আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لَنْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। قرآن الكريم سورة بقرة এর 256 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। আয়াতুল কুরসিতে আমরা আল্লাহ সম্পর্কে কি ধারণা, কি আকীদা পোষণ করতে হবে এ সম্পর্কে মোটামুটি আলোচনা করেছিলাম। যখন ইসলামের আকীদার বিষয়গুলো পরিষ্কার হয়ে গেল, এখন আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতে, আয়াতুল কুরসির পরের আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন। লা মানে নেই, ইকরাহ মানে হচ্ছে জোর জবরদস্তি। ফিদ্দিন দিনের মধ্যে, ইসলামের মধ্যে আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা যা পূর্বের আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল, এর মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তার মানে হচ্ছে একজনের মাথায় একটা বোঝা চাপিয়ে দেওয়া যায়। এই পাশে কথা বলে কারো, কথা বলবেন না কেউ। কারো মাথায় বোঝা চাপিয়ে দেওয়া যায়, কিন্তু ইসলামের আকীদা বিশ্বাস কারো মাথায় চাপিয়ে দেওয়া যাবে না। আপনি একটা লোককে ধরে জোর করে তার মাথায় আড়াই মনের বস্তা একটা চাপিয়ে দিলেন, দেওয়া যেতে পারে, কিন্তু আকীদা বিশ্বাস কারো মাথায় চাপিয়ে দেওয়া যায় না। এটা এখানে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করে, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, অতএব এটাকে দিয়ে বলে যে ইসলামে ওই যে জেহাদ, কেতাল এগুলো নেই। আজকে অবশ্য আমি এই বিষয়ে মূল আলোচনা করার ইচ্ছা নাই, কারণ সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তবুও বিষয়টা তাফসিরের স্বার্থে বলা প্রয়োজন। এখানে জোর জবরদস্তি বলতে কিছু নেই, বলতে ইসলামের জেহাদ নেই এ কথা বলা হয় নাই। মূলত জিহাদকে বুঝতে হবে, জেহাদ কেন করা হয়। আজকে পশ্চিমা মিডিয়ার প্রচারের কারণে, মানে অপপ্রচারের কারণে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কারণে আমাদের মুসলমান সমাজেও জেহাদের উপর একটা বিরূপ, একটা খারাপ ধারণা এসে গেছে। এর মানে হলো যে আসলে আমাদের মুসলিম জাতি জিহাদ সম্পর্কে কোনো শিক্ষা লাভ করে নাই। জিহাদ কি জিনিস এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। ইসলাম প্রথমে মানুষকে দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আহ্বান করে। কারণ আপনি আল্লাহর জমিনে বসবাস করবেন, আল্লাহর বিধান মানবেন না, এটা হতে পারে না। আপনার সন্তান যখন আপনার বিধান না মানে, হুকুম না মানে, আপনি তাকে ত্যাজ্যপুত্র করে দেন। আর আল্লাহর জমিনে বসে কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম না মানে, আমাদের দেশের আইন আছে, কোন ব্যক্তি যদি দেশের আইন না মানে সে কি হয়, রাষ্ট্রদ্রোহী হয়, রাষ্ট্রের বিদ্রোহী। তো যদি কোন ব্যক্তি আল্লাহর জমিনে বসে আল্লাহর আইন না মেনে চলে, সে ব্যক্তি কি হবে, আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর বিদ্রোহী হবে। এজন্য ইসলাম প্রথমে এই লোকদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দেয়, দাওয়াত দেয় আল্লাহর একত্ববাদ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে। এবং এটাই ইসলামের মূল দাওয়াত। আপনারা দেখবেন নামাজের ইতিহাস পড়ুন, নামাজ ফরজ হয়েছে মেরাজের থেকে। আর মেরাজ কখন হল, কেউ বলেছেন নবুয়াত প্রাপ্তির 5 বছর পরে, কেউ 6 বছর পরে, কেউ 9 বছর পরে, কেউ বলেছেন আল্লাহর নবী যে বছর হিজরত করে মদিনায় চলে যাবেন সেই বছর মেরাজ হয়েছিল, কারণ মদিনায় গেলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে এর সব শিক্ষা দেওয়া হয়েছিল সেই মেরাজে। মেরাজে শুধুমাত্র আল্লাহর নবীকে নামাজের হুকুম দেওয়া হয় নাই, এটা মেরাজের উপর আমার একটা আলোচনা আছে, ক্যাসেট আছে, আপনারা এটা নিয়ে শুনবেন। মেরাজে 14 দফা আলোচনা হয়েছিল, 8টা জিনিস আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল, কয়টা জিনিস এটা ওই ক্যাসেট থেকে আপনারা শুনে নেবেন। পুরা 1 বছরের ক্যাসেট আপনাদের সুবিধার জন্য আবার নতুন করে ছাপা হয়েছে, ওর মধ্যে এগুলো আছে মেরাজ সম্পর্কে যে আলোচনা। বলছিলাম যে মেরাজে সালাতের হুকুম আসলো, তাহলে সালাত আসলো মেরাজে, এর আগে সালাতের হুকুম নেই। হজ জাকাত আরো পরে, তাহলে আল্লাহর নবী নবুয়াত প্রাপ্তির পরে কিসের দাওয়াত দিয়েছিলেন? বলবেন যে আল্লাহ আছেন এই দাওয়াত, এটা আল্লাহর মক্কার কুফর আগে এমনি মানত আল্লাহ আছেন। এটা বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা সবাই বিশ্বাস করে আল্লাহ আছে, তাহলে কিসের দাওয়াত দিয়েছিলেন? এটা আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আর কার অনুগত্য করা যাবে না কোন ক্ষেত্রে না। মসজিদে যেমন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, এরকম ভাবে সমাজে, রাষ্ট্রে, কোন জায়গায় আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এই কথার স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে লা ইলাহা। এটা ইসলামে প্রবেশ করার চাবি। আজকে মুসলিমরা এখানেও ভুল করে, একজন লোক কোর্টে গিয়ে দাঁড়িয়েছে খুনের মামলার সাক্ষী, আদালত জিজ্ঞেস করল তুমি কিসের জন্য এখানে এসেছ, সাক্ষী দেওয়ার জন্য, কিসের সাক্ষী, খুনের সাক্ষী। আচ্ছা কে খুন করেছে, তা তো জানি না, কাকে খুন করেছে তাকে চিনো না, তা তো চিনি না। কোর্ট কি বলবে, আদালত বলে ফাজলামি করতে আসছে এখানে, ওরা পুলিশ দে, ফাজলামি করার জায়গা না। ঠিক এরকম ভাবে একজন মুসলিম যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে সাক্ষী দিতে হয় কিসের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। এই সাক্ষী দিয়ে সে ইসলামে প্রবেশ করলো, এর অর্থ কি, অর্থ তো জানি না। ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি অর্থ কে, তা তো জানি না। তো এটা কি আল্লাহর সাথে পাগলামি করা নয়, এটাকে বলা যায় সবচেয়ে বড় সাক্ষী। কোরআনে আছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমে, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, এবং উলুল ইলম যারা জ্ঞানী তারা সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এই সাক্ষী দেয় ফেরেশতারা, এই সাক্ষী দেন স্বয়ং আল্লাহ নিজে, এই সাক্ষী দেয় সমস্ত আহলে ইলমরা। সবচেয়ে বড় সাক্ষী যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোনটা, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। কিসের সাক্ষী? কোরআন আয়াতে আছে এটা। এগুলো ইমানের মৌলিক বিষয়। এখন এইভাবে যখন তাওহীদের সাক্ষী দেওয়া হলো, ইসলামে প্রবেশ করল, ইসলামে প্রবেশ করার পরে তার অন্যান্য বিধান আসবে। আপনারা হাদিস পড়ুন, বুখারী শরীফের কিতাবুল যাকাতের ভিতরে আছে হাদিসটা, মিশকাতের কিতাবুল যাকাতের প্রথম হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযা বিন জাবালকে পাঠালেন ইয়ামান দেশের গভর্নর করে, তাকে ওসিয়াত করছেন, ইন্নাকা তাতি কওমান হুম আহলু কিতাব, তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব, তারা আসমানের কিতাবের অনুসারী, খ্রিস্টান, তো তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, নবী রসুলকে বিশ্বাস করে, তুমি তাদের কাছে গিয়ে কিসের দাওয়াত দিবে আগে? فأول ما تدعوهم, প্রথম তুমি যে জিনিসটার দিকে তাদেরকে দাওয়াত দিবে তা হচ্ছে তাদেরকে বলো আশহাদু আল্লা ইলাহা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এই কথার সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করো। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এটা তাই গণ্ডগোল আছে। তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মানে, তারা তিনের এক হল আল্লাহ এরকম আকীদা পোষণ করে, ওদেরকে সাক্ষী দিতে বলতো শাহাদাত লা ইলাহা, ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এভাবে পর্যায়ক্রমে অন্যগুলো, তার প্রথম দাওয়াত কিসের? লা ইলাহা, এইভাবে দাওয়াত দেওয়া হলো। এবং ইসলামের মূল টার্গেট হচ্ছে ইসলামকে পৌঁছে দেওয়া, সবার কাছে বিজয়ী করা। কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সূরা সফের আয়াত, যে আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্ক, এবং দ্বীনি হক দিয়ে, কি জন্য প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন, সেজন্য নবীদেরকে পাঠিয়েছেন। তাহলে নবীদেরকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য। এজন্য সমস্ত ফিকার কিতাবে আছে, পৃথিবীতে এক ইঞ্চি জমিন যদি থাকে যেখানে আল্লাহর দিন বিজয়ী নাই, শিরিক আছে, তখন সেখানে তাদেরকে বুঝাতে হবে। যদি বুঝে না আসে, ঔষধে কাজ না হয়, তারপরে তাকে কি করো? অপারেশন করো। এটার নাম জিহাদ। জিহাদ মানে এই নয় কুফফারকে হত্যা করা, জিহাদ মানে হচ্ছে ইসলামকে বিজয় করা। হ্যাঁ, এই বিজয়ের পথে যদি কেউ বাধা প্রদান করে, ডাক্তার যেরকম একজন রোগীকে প্রথমে ঔষধ দেয়, মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, কোনোটায় কাজ হয় নাই, এরপরে দেখলো যে ক্যান্সার হয়ে গেছে, এখন এটা কি করতে হবে? অপারেশন করতে হবে। তখন ডাক্তার সাহেব রোগীকে বলে দেন বাড়ি যাও, ৫০,০০০ টাকা নিয়ে আসো। তখন গিয়ে সে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, মানুষের সাহায্য নেয়, মসজিদে হুজুরকে কিছু ব্যাগ দিয়ে আসে দোয়া করাবার জন্য, যে হুজুর দোয়া করেন আমার ছেলের অপারেশন হবে, মানে আমার একটা ছেলের একটা অঙ্গ কাটা হবে। ডাক্তারের কাছে টাকা দেওয়া হলো, কিসের জন্য? কাটার জন্য। ডাক্তার রোগীকে নিয়ে রুমে চলে গেল, অপারেশন থিয়েটারে নিয়ে নিল, এবারে ডাক্তার কাটা শুরু করলো। আজ পর্যন্ত কোনো ব্যক্তি এখানে অভিযোগ করে নাই ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোকের অঙ্গহানি ঘটাচ্ছে, কেন কাটা ছিঁড়া করছে, কেন একটা লোকের হাত পাকিটে ফেলছে, বলে নাকি? কেন বলে না? কারণ সবাই জানে এই লোকটার বাকি অঙ্গগুলো বাঁচাতে হলে, এই লোকটাকে রক্ষা করতে হলে এই ক্যান্সার যুক্ত অংশ কাটা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য সবাই ডাক্তারের জন্য দোয়া করে ঠিক মতো তারা কাটতে পারে। যেরকম ভাবে ডাক্তার একজন রোগীকে নিয়ে চিন্তা করে, ঠিক এরকম ভাবে নবী এবং রসুলগণ তথা মুমিনগণ গোটা দুনিয়াকে নিয়ে চিন্তা করে। একটা অঙ্গর মধ্যে যেরকম কোন একটা অংশ যদি কি হয়ে যায়, পচন ধরে যায়, ক্যান্সার হয়ে যায়, ওটা যেমন কাটা জরুরি, ঠিক গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একটা মানুষ ক্যান্সার হয়ে যায় তাহলে তাকেও অপারেশন করা জরুরি, নতুবা গোটা দুনিয়াতে ফেতনা ছড়িয়ে পড়বে, শিরক ছড়িয়ে পড়বে, বেদাত ছড়িয়ে পড়বে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। এই জিহাদ সব ধর্মে, সব রাষ্ট্রে, সব জায়গায় বৈধ। আমাদের এমন পৃথিবীতে প্রায় দেশগুলোতেই সামরিক বাহিনী পালে। কেন পালে? লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য। তাহলে বোঝা গেল সব দেশে এটা বৈধ। ওটাকেই আরবিতে বলে জিহাদ। এই জন্য জিহাদের অর্থ মানুষকে হত্যা করা না, দিনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। দিন যখন বিজয়ী হয়ে যাবে তারপরে যদি কাফেররা থাকে, ওরা মুসলমানদের আনুগত্য করে থাকবে, জিম্মি হয়ে থাকবে, হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কমান্ডারদেরকে বলতেন, প্রথম গিয়ে তাওহীদের দাওয়াত দাও, যদি না মানে তাহলে তাদেরকে বলো মুসলমানদের জিজিয়া কর দিয়ে মুসলিমদের অধীনস্থ হয়ে জিম্মি হয়ে থাকার জন্য, তা যদি না করে তাহলে উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে এবার অপারেশন শুরু করে দাও। কাজেই বুঝতে হবে এখানে যেটা বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, এটাকে আমাদের দেশের অনেক নেতা নেত্রীকেও বলতে শোনা যায়, এমনি কোরআন শরীফ পড়তে পারে না, এটা যে কোরআনে আয়াত তাও জানে না। আমি একটা বিশাল সমাবেশে কোনো এক নেত্রীর মুখে শুনেছিলাম যে মৌলভী সাহেবরা কি জানেন না বুখারী শরীফে হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দিন, বুখারীর হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীতে আছে। আবার তর্জমা করলো কি, যার যার ধর্ম তার তার, ইসলামে কোনো জবরদস্তি নাই, এক বিশাল নেত্রী। তো এর খবর নাই যেটা বুখারী শরীফের হাদিস নাই, এটা কোরআন শরীফের আয়াত, এই খবরটুকু তার নাই, বলে দিলেন। তিনি জানেন না যে লা ইকরাহা ফিদ্দিনের কি অর্থ, কারণ তাকে তার কোনো পাঁচাটা গোলাম, দরবারের কোনো মৌলবি ওলামায়ে সু তাকে ওইটাই ব্যাখ্যা শিখিয়ে দিয়েছে, সে ওটা ওখানে গিয়ে তোতা পাখির মতো আওড়াচ্ছে। লা ইকরাহা ফিদ্দিন অর্থ আয়াতুল কুরসিতে আপনারা গত জুমাতে, গত সপ্তাহে আলোচনা শুনেছেন, গত বৃহস্পতিবারে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আকীদার বিষয়গুলো সেখানে আছে। এইগুলো যখন পরিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, তার মানে জোর করে কারো মাথার মধ্যে এই আকীদা ঢুকানো সম্ভব নয়। মিলে গেল না? এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, কদ তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ে, তাবাইয়ানা কদ মানে নিশ্চয়ই, তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেছে, আর রুশদু হক সত্য ন্যায় এটা আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, মিনাল গাইয়ে গুমরাহি ভ্রষ্টতা এবং যে বিভ্রান্তি, এর থেকে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো তার থেকে ইসলাম অর্থাৎ সত্য পরিষ্কার হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বি, কারণ আগের আলোচনায় এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা হক, এক ইসলামের আকীদা এই আর দুনিয়ার কুফফাদের আকীদা এই, এটা গত সপ্তাহের আলোচনা আয়াতুল কুরসিতে পরিষ্কার করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কত তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ি, রুশদ হেদায়েত সঠিক পথ পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, তাবাইয়ানা একেবারে দিবালোকের ন্যায়, দুপুরের সময় সূর্য যদি কোনো মেঘ না থাকে এই সময় যে আলো হয় ওটাকে বলা বাইয়িনুন, তার মানে হচ্ছে দিবালোকের ন্যায়, দ্বিপ্রহরের ন্যায়, হেদায়েত সত্য পথ বিভ্রান্তির পথ থেকে স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এরপরে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করল। আপনারা বিচ্ছিন্নভাবে আলোচনা শুনেছেন অনেক সময় মুখস্থ, আজকে কোরআনের তাফসির থেকে, এই জন্য আমি ঘোষণা করেছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এটা গুরুত্বপূর্ণ। আজকে যদি আপনি কোনো মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলামের মূল ভিত্তি কি, তো প্রথমে এখানেই তো হাতেমবাগের মুসল্লি ভিন্ন কথা, আপনারা বলতে পারবেন ইসলামের মূল ভিত্তি কি? তাওহীদ, এটা আপনাদের মুখে থাকার কথা। কিন্তু আপনি অন্য জায়গায় জিজ্ঞেস করেন ইসলামের মূল ভিত্তি কি, কেউ বলবে নামাজ, কেউ রোজা, কেউ হজ, কেউ যাকাত, এগুলো বলবে। কিন্তু এটা তো মূল ভিত্তি না, মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। এই তাওহীদের কয়টা রুকন, কয়টা পিলার? তাওহীদ দাঁড়াবার জন্য, এই বিল্ডিংটা দাঁড়াবার জন্য দুইটা পিলার আছে তাওহীদের। ইসলামের ভিত্তিটা তাওহীদের উপরে। এই তাওহীদের পিলার কয়টা, রুকন বলে এটাকে, রুকন কয়টা রুকন? না, তাওহীদের ইসলামের রুকন পাঁচটা। এটাকে দেখেন দেশ লাগে কেমনে, এই জন্য এগুলো ক্লিয়ার করতে হবে। আমি এই জন্য বলেছি যে আজকে ইমান সম্পর্কে গুরুত্ব আলোচনা আছে। ইসলামের ভিত্তি পাঁচটা, কয়টা? পাঁচটা ইসলামের ভিত্তি। এই ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে মূল ভিত্তি কোনটা? তাওহীদ। এটাকে বলা চাবি। আপনি একটা তালা খুলতে হলে কি লাগবে? চাবি লাগবে। ঠিক এরকম ভাবে জান্নাতের চাবি বলা হয়েছে কাকে? হাদিসে বলা আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি হরিচরণ বললে কাজ হবে? স্বাধীনতার আগে হিন্দু যত ছিল সবাই কালেমা মুখস্থ করেছিল, এই জন্য কি হরিচরণ, হরে কৃষ্ণ, হরে রাম সব জান্নাতে চলে যাবে? বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তো চাবি কেন হলো? এটা হচ্ছে মূল ভিত্তি, এটা দিয়ে তালা খুলবে। এখন বলে ভালো কথা, তাহলে এই বিশ্বাস করলে আমি জান্নাতে চলে যাব? ওটাও হাদিসে বলা আছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, আমরা তো জানি যে আপনার কথা থেকে বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, তো তাহলে তো জান্নাতে প্রবেশ করার জন্য আর কিছুর প্রয়োজন নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ চাবি ঠিক, ওয়ামা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, এমন কোন চাবি তুমি দেখবে না যে চাবির দাঁত নেই, যে চাবির কি নেই? দাঁত নেই। সুতরাং তোমার চাবিতে যদি দাঁত থাকে তাহলে তালা খুলবে, দাঁত না থাকলে তালা খুলবে না। আর সেই দাঁতগুলোই হচ্ছে ওই পরবর্তী নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ইসলামের মূল, ইসলামের বিনা হচ্ছে পাঁচটার উপরে, কটার উপরে? আর এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা, যেটা মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয়। নতুবা হিন্দুরা আল্লাহ মানে, বৌদ্ধ আল্লাহ মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, শয়তান মানে, এটা আমরা আলোচনা বিস্তারিত করেছি বিভিন্ন সময়ে। কিন্তু পার্থক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানরা আল্লাহকে এই মানে, ওরা আল্লাহকে ও মানে, দেবদেবীকে ও মানে, খাজা বাবাকে ও মানে, মূর্তিরও পূজা করে, ও ও আর এর পার্থক্য। মুসলিমরা আল্লাহকে ই মানে, ওরা আল্লাহকে ও মানে। আল্লাহ ও আছেন, দেবদেবী ও আছে, আল্লাহ ও আছে, আমাদের ব্রাহ্মণরাও আছে, আল্লাহ ও আছে, আমাদের পীর সাহেবরাও অনেক কিছু দিতে পারে, আল্লাহ ও আছে, মাজারওয়ালাও অনেক কিছু দিতে পারে। এই আল্লাহ ও, পীর ও, আল্লাহ ও, মাজার ও, এগুলো মুশরিক। আল্লাহ ই পীর না, আল্লাহ ই মাজার না, আল্লাহ ই দেবদেবী না, এটার নাম হলো কি? তাওহীদ। এই তাওহীদের দুইটা রুকন, কয়টা রুকন? দুইটা পিলার। এটা আজকের আয়াতে আসছে, সেই দুইটা পিলার কি? আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুতি, অতএব যে ব্যক্তি ইয়াকফুর কুফুর করে, বোঝা গেল কুফুরি করা ফরজ। কার কুফুর? আল্লাহর কুফুর করলে কাফের হয়, আর শয়তানের কুফুর করা ফরজ। মানে শয়তান কুফুর মানে প্রত্যাখ্যান করা, বর্জন করা, ত্যাগ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, কাজী একজন পাক্কা মুমিন মানে একজন তাগুতের পাক্কা কাফের। কাফের মানে কি? অস্বীকারকারী। তাহলে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার না করবে, মানে তাগুতকে কুফুর না করবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ইয়াকফুর কুফুর করলো। এরপরে বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলো। এই কয়টা কাজ হলো? দুইটা। একটা কাজ কি? কুফর বিত্তাগুত, দুই নম্বর কাজ কি ইমান বিল্লাহ, এই দুইটা কাজ যে করলো। তাহলে প্রথমে কুফর বিত্তাগুত, তাগুতকে বর্জন করা। তাগুত কি অর্থ আমরা এগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা আসবে। তাগুতকে কুফর করা, প্রত্যাখ্যান করা, এরপরে ইমান বিল্লাহ আল্লাহর উপর ইমান আনা, এই দুইটা রোকন যে ব্যক্তি পূরণ করলো, এই দুইটা পিলার যে ব্যক্তি নিজের আকীদার উপরে গাড়ল, আল্লাহ তারা বলছেন ফাকাদ ইসতাম সাকা, ফা মানিও নিশ্চয়ই, অতপর কাদ মানে নিশ্চয়ই, ইসতাম সাকা মানে শক্তভাবে ধরা, এমনি মাসাকা মানে সাধারণভাবে ধরা, এক হাত দিয়ে ধরলেন, এটাকে মাসাকা বলা যেতে পারে। ইসতাম সাকা মানে হচ্ছে কোন জিনিসকে দুই হাত দিয়ে ধরা, শক্ত করে ধরা। মনে করুন আপনি এই একটা কড়ার উপরে ঝুলবেন, কড়া ঝুলে ঝুলতে হবে, এই যেমন ফ্যানগুলো আমরা লাগাইছি, একটা কড়া আছে, বাঁকা করা রড আছে, এটা একটা ওরোয়া বলে আরবিতে, ওরোয়া কড়া, কাপের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলে আরবিতে, জগের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলা হয়, ওরোয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, অয়ুমিন বিল্লাহি, অতপর আল্লাহর উপর ইমান আনলো, ফাকাদ ইসতাম সাকা, সে নিশ্চয়ই শক্তভাবে ধরলো, বিল ওরওয়াতিল উস্কা, ওরওয়া মানে হচ্ছে হাতল বা কড়া, উস্কা মানে হচ্ছে মজবুত, সে ব্যক্তি মজবুত হাতল মজবুত কড়া ধারণ করলো শক্তভাবে, তা ধরলো শক্তভাবে, কড়াটাও মজবুত, আপনি ধরলেন ঠিকই শক্তভাবে কিন্তু ওটা দুর্বল, তাহলে কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে, অথবা ওটা শক্তিশালী শক্ত আপনার ধরাটা দুর্বল, তাহলে কি হয়ে যাবে। তাহলে কোন জিনিস শক্তভাবে ধরতে হলে দুই হাত দিয়ে ধরতে হয়, কি করতে হয়, এই দুই হাত হচ্ছে কুফর বিত্তাগুত ইমান বিল্লাহ, কি কি হলো, কুফর বিত্তাগুত ইমান বিল্লাহ, এই দুইটা যদি সংযুক্ত হয় তাহলে সে ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাদ ইসতাম সাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি শক্তভাবে ধরলো মজবুত শক্ত হাতলকে, অর্থাৎ ধরাটাও তার শক্ত হলো, হাতলটাও মজবুত হলো, এখন আর ছিঁড়ে যাবে না, লাং ফেসামা লাহা, ইনফেসাম ছিঁড়ে যাবা, লা মানে না, লাং ফেসামা লাহা, এটা কখনো ছিঁড়ে যাবার নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু সামিউন আলিম, তোমরা যে মজবুত হাতল ধরলা আল্লাহর রজ্জু, এটা যার জন্য তুমি ধরলা তিনি শুনেন এবং দেখেন, তোমার অন্তরের খবরটা জানা আছে, তিনি তোমার কথাও শুনেন, অন্তরের খবরটাও জানা আছে, আল্লাহ সামিউন আলিম। তাহলে এই আয়াতে ক্লিয়ার হয়ে গেল যে তাওহীদের মূল ভিত্তি কয়টা জিনিসের উপরে, একটা হচ্ছে কুফর বিত্তাগুত, আরেকটা কি ঈমান বিল্লাহ। এই কথাগুলো আরো একটা আয়াতে আছে, কোরআন শরীফে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা আছে, সেখানে বলা আছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই মর্মে আদেশ দিয়ে জানে ইবাদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। এখানে আরো পরিষ্কার করে দেওয়া হলো, তেরাকের পিছনে যেমন লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 200 হাত দূরে থাকুন, লেখা থাকে কি জন্য, এটা নিরাপদ দূরে থাকা। তো আল্লাহ তাআলা বলছেন আমি সব উম্মতের কাছে প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে আদেশ দিয়ে জানে ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে ইজতেনাব করো, নিরাপদ দূরে থাকো, নিরাপদ দূরে থাকো, ও সংস্পর্শ আসা যাবে না। এখানেও দুইটা রোকনের কথা উল্লেখ করা হলো, এটা আমরা সবসময় আলোচনা করে থাকি যে প্রথমে তাগুতকে বর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটো অংশ আছে, লা ইলাহা মানে বর্জন করা, লা ইলাহা বাতিল ইলাহ যত সব বর্জন করা হলো, এরপরে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা হলো। যেমন আমরা বলে থাকি যে পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়, ঠিক লা ইলাহা মানে হচ্ছে খালি করা, লা ইলাহা মানে পরিষ্কার করা, লা ইলাহা মানে হলো আগের যত সবকিছু গায়রুল্লাহকে উৎখাত করা, এরপরে ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করা। তাহলে আপনি যখন সব বাদ দিয়ে এক আল্লাহ গ্রহণ করলেন, আপনার কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে? যদি কিছু থাকে তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হয় নাই। মানুষ বলে আল্লাহ তো আছে, ইল্লাও তো আছে, মানে এরকম এটা চিন্তা করো না। লা ইলাহার পরে ইল্লা, ইল্লাটাই তো আল্লাহ, ইল্লাটা কে? লা ইলাহা ইল্লা, সেই ইল্লা কে? ইল্লাল্লাহ, সেই ইল্লাটাই আল্লাহ। আর এখানে বলে আল্লাহ তো আছে, ইল্লাও আছে, তার মানে তার ইল্লা কয়টা হলো? ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আরো একটা ইল্লা আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে তাগুতকে বর্জন করা আর আল্লাহর প্রতি ইমান আনা দুইটা জিনিসকে একসাথ করা হয়েছে। এই দুইটা পূর্ণ না করলে পরে তার ইমান হয় না। আমাদের সমাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক, কিন্তু তাগুতকে প্রত্যাখ্যান করতে পারি না, কুফুর করতে পারি না, কারণ তাগুতকে আমি চিনি না। তাগুতকে আমি, এই জন্য আমি শুরুতে বলেছিলাম কোর্টে সাক্ষী দিতে গেল খুনের মামলার সাক্ষী, কে খুন করলো কাকে করলো সে কিছুই জানে না। আল্লাহ তাআলা বললেন তাগুতকে কুফুর করো। তাগুত কি জিনিস এটা আমার জানা নেই, তাহলে আমি কি করে তাগুতকে বর্জন করতে পারি? এজন্য এটা আমাদের জানা প্রয়োজন, তাগুত কি জিনিস। তাফসিরের প্রায় সব কিতাবই লেখা আছে তাগুত হচ্ছে, আসল হলো যে আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর সৃষ্টি মাখলুক, এরা আল্লাহর গোলামি করবে। কি করবে? আল্লাহর গোলামি করবে। নবী রাসূলুল্লাহ আল্লাহর গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম, আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি আমরা করি, আমরা তোমার গোলাম। আবার নবী রাসূলদের সম্পর্কে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা মানে কি? গোলাম। তাহলে সবই আল্লাহর গোলাম। এবারে গোলামের কাজ কি? গোলামের কাজ হচ্ছে গোলামি করা। গোলামের কাজ কি? গোলামি করা। এখন গোলামে যদি গোলামি করা বাদ দিয়ে নিজেই বরং তার মনিবের আসনে বসে যায়, এটাকে বলা হয় তাগুত। একে বলা হয় কি? তাহলে তাগুত মানে হচ্ছে ওই সমস্ত মাখলুক, ওই সকল মাখলুক যারা আল্লাহর গোলামির সীমানা থেকে অতিক্রম করে নিজেই মাবুদ হওয়া, আনুগত্য পাওয়া এবং এবাদত পাওয়ার উপযুক্ত বলে মনে করে নিজেকে আল্লাহর স্থানে বসায়, তার নাম হচ্ছে কি? এক কথায় আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ এর আনুগত্য করা হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয়, যাদের কথা মতো চলা হয়, তারাই হচ্ছে তাগুত। তারাই কি? মূলত তাগুত শব্দটার অর্থ হচ্ছে তাগা থেকে, তাগা শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাগা শব্দের অর্থ কি? সীমা অতিক্রম করা। যেমন মনে করুন পানির একটা সীমানা আছে, নদীর পাশে পানির নিরাপদ সীমানা আছে, যখন পানি তার থেকে বেড়ে যায় তখন আবহাওয়া অফিস থেকে বলে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করে ফেলেছে। হ্যাঁ, কোরআনে ঠিকই কথা বলা আছে, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাহুম ফিল জারিয়া, যখন পানি তার সীমানা অতিক্রম করলো, ওই নূহ আলাইহিস সালাম তুফান সম্পর্কে বলা হয়েছে, যখন পানি তার সীমানা অতিক্রম করলো তখন তাদেরকে আমি নৌকায় তুলে নিলাম। তো বোঝা গেল যে তাগা শব্দের অর্থ হচ্ছে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করা। ঠিক এরকম কোন মানুষ যখন তার সীমানা ছিল গোলামি করা, এই গোলামির সীমানার থেকে অতিক্রম করে নিজে মাবুদের সীমানায় গিয়ে বসে পড়ে, তখন তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? এই জন্য তাগুতের বিভিন্ন ব্যাখ্যা তাফসিরের কিতাবে আছে। তাগুত সম্পর্কে ইমাম ইবনে জারির তাবারী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের প্রসিদ্ধ কিতাব তিনি লিখেছেন। তাহলে আমরা এখন তাগুতের অর্থ করছি, আপনারা বুঝতে পারছেন যে তাগুতের অর্থ এক কথায় কি বললাম, যে আল্লাহ ছাড়া যাদের আনুগত্য করা হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয়, আল্লাহর হুকুমের আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয়, পূজা করা হয়, যাদের কথা মতো চলা হয়, এরা হচ্ছে কি? তাগুত। আমরা এটা এখন তাফসিরের বিভিন্ন কিতাব থেকে প্রমাণ করব। এরপরে আমাদের দেশে তাগুত কারা এটা আনসার আসবে, তাহলে ক্লিয়ার হবে না। ওই জন্য বলছি চিনতে হবে আগে। আগে আমরা এই তাগুতের অর্থটা ক্লিয়ার করি। ইমাম ইবনে জারির তাবারী রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব তাফসিরে তাবারীতে লেখেন, আস-সাওয়াবু মিনাল ক্বাওলি ইনদি ফিত তাগুত আন্নাহু কুল্লু যী তুগিয়ানিন আলাল্লাহি فَعُبِدَ مِن دُونِهِ إِمَّا لِقَهَرٍ مِّنْهُ لِمَنْ عَبَدَهُ وَإِمَّا بِطَاعَةٍ مِّمَّنْ عَبَدَهُ لَهُ। অর্থাৎ ওই সকল আল্লাহদ্রোহী যারা আল্লাহর নাফরমানিতে সীমালঙ্ঘন করেছে, যারা আল্লাহর নাফরমানিতে সীমালঙ্ঘন করেছে এবং মানুষ যাদের আনুগত্য করে, সে মানুষ হোক, জিন হোক, শয়তান হোক, প্রতিমা হোক, শাসক হোক বা অন্য কিছু হোক, এরা সকলেই তাগুত। এরা কি তাগুত? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে তাগুত হচ্ছে তুগিয়ান থেকে, যার অর্থ হচ্ছে মুজাওয়াজাতুল হাদ, সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। ফাল মাবুদ মিন দুনিল্লাহি ইযা লাম ইয়াকুন কারিহান লিযালিকা তাগুত। সুতরাং আল্লাহ ছাড়া যার আনুগত্য করা হয় সে ব্যক্তি তাগুত। তবে এখানে শর্ত আছে, যার আনুগত্য করা হয় এবং এতে সে রাজি, সন্তুষ্ট। কারণ মানুষ তো ঈসা আলাইহিসসালামের পূজো করে, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে, এতে তিনি তাগুত হবেন না, যেহেতু তিনি এতে সন্তুষ্ট নন বা তিনি এটা করে যেতে যে করতে বলেন নাই, তিনি যেহেতু এটা করতে বলেন নাই এজন্য আবার তাকে তাগুত বলা যাবে না। এরকম ভাবে যে সমস্ত সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা ছিলেন, যাদের এখন মাজার তৈরি করে মানুষেরা পূজা করে, যদি সত্যি অর্থে উনি আল্লাহওয়ালা হয়ে থাকেন এবং তিনি এই মাজার পূজা করতে বলেন নাই বা তিনি জানতেনও না, এরকম এখন লোকেরা তার কবর পূজা করে তৈরি করে পূজা করছে, এতে তিনি তাগুত হবেন না। এতে যারা পূজা করছে তারা গুনাহগার হবে, কিন্তু ওই লোকটাকে তাগুত বলা যাবে না। আর তাগুত আমরা তখনই বলবো যখন আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করা হচ্ছে এবং সে এটাকে পছন্দ করেছে, এর নাম হচ্ছে কি তাগুত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই আরেকজন প্রখ্যাত আলেম আসলাফদের থেকে তিনি লিখেছেন, আত্তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিল আব্দু মিন আল হাদ্দ মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন ফাতাগুত কুল্লি কওমিন যাদের আনুগত্য করতে গিয়ে সীমালঙ্ঘন করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা কার্যকর না, এর বিরুদ্ধে যারা বিচার করে, অথবা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া আনুগত্য করা হয়, অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গায়রুল্লাহর ইবাদত করা হয়, এরা সকলেই তাগুত। এরাই হল পৃথিবীর বড় বড় তাগুত। তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করো, তবে বেশিরভাগ মানুষকেই পাবে যারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তাগুতের ইবাদত করে, আল্লাহ এবং তার রাসূলের কাছে বিচার ফয়সালা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের আনুগত্য করে। এটা আছে ইলামুল মুওয়াক্কিন প্রথম খণ্ড 50 নম্বর পৃষ্ঠায়। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবী, একটা বড় তাফসির কিতাব, এখানে তিনি লিখেছেন, আত তাগুতু আল কাহিনু ওয়া শাইতান ওয়া কুল্লু রাসিন ফিদ দালাল। তাগুত হচ্ছে গণক, জাদুগার, শয়তান এবং পদভ্রষ্ট সকল নেতা। আল জামের লি আহকামিল কোরআন তৃতীয় খণ্ডের 282 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আত তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আত তাগুত আম ফি কুল্লি মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া রাদিয়া বিল ইবাদাতি মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন ফি গায়রি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি ফাহুয়া তাগুত। অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল মাবুদ, লিডার, মুরব্বী, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় এবং তারা এতে সন্তুষ্ট থাকে। মাজমুআতুল ফাতাওয়া পৃষ্ঠা নম্বর 9। ইমাম শানকিদি রহমাতুল্লাহ তাফসিরে আজওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন এই তাফসিরে লিখেছেন, ওয়াত তাহকিকু আন্না কুল্লা মা উবিদা মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত ওয়াল হাজ্জুল আকবার মিন যালিকা শাইতান। যে সত্যিকার কথা হচ্ছে এই, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারাই তাগুত, আর বড় অংশ হচ্ছে শয়তানের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, সূরা ইয়াসিন এর 60 নম্বর আয়াতে বলা আছে যে, হে বানি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না। এরকম ভাবে শেখ আব্দুর রহমান বা বাতিন আরেকজন আলেম, তিনি লিখেছেন যে আত্তাগুত ইয়াসমুলুকুল্লা মাবুদ মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, যারা বাতিলের দিকে আহ্বান করে এবং বাতিলকে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে, কি সুন্দরভাবে সাজাই গুছাই বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, আপনারা যোগ দিবেন কি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। এই হল এমনভাবে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া সেটা লেখা আছে, সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে, আল্লাহর এবং তার রসুলের আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা বিচার ফয়সলা করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে। এমনিভাবে গণক, জাদুগর, মূর্তি পূজকদের নেতা, যারা কবর পূজার দিকে মানুষকে আহ্বান করে, যারা মিথ্যা কিস্সা কাহিনী বর্ণনা করে, মাজারের দিকে আহ্বান করে মানুষকে আকৃষ্ট করে, এরা সকলেই তাগুত, এদের লিডার হচ্ছে শয়তান। এটা লেখা আছে আদ-দুরুর সানিয়া দ্বিতীয় খণ্ড 103 নম্বর পৃষ্ঠা। ইমাম নববী রহমতুল্লাহ আলাই সারেহ মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা, তিনি লিখেছেন যে আত-তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারাই তাগুত। এটা লাইস, আবু উবাইদা, কিসাই এবং বেশিরভাগ আরবি ভাষাবিদদের অভিমত, সারেহ মুসলিম তৃতীয় খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। এরকম ইমাম সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাই তিনিও লিখেছেন আত-তাগুত সিগাতু মিন আত-তুগিয়ান তুফিদু কুল্লা মা ইয়াতগা মিন আলাল ওয়াই ওয়া ইয়াজুযু আলাল হক ওয়া ইয়াতাজাওয়াযু আল হুদুদ, যারা সত্যকে অমান্য করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে, আল্লাহর দেওয়া শরিয়ার কোনো তোয়াক্কা করে না, ইসলামী আকীদা বিশ্বাসের কোনো গুরুত্ব রাখে না, এরা সবাই তাগুত। এটা আছে তাফসীর ফি জিলালিল কোরআন বাংলা, সেটার প্রথম খণ্ডর 292 নম্বর পৃষ্ঠা, আরবিটা হিসাবে বাংলাটা আপনারা দেখে নেবেন। এআতে তাফসিরে এই সূরা বাকারার আজকে যে আলোচনা হচ্ছে 256 নম্বর আয়াতে তাফসিরে এই কথা উনি লিখেছেন। এরকম ভাবে মোহাম্মদ হামিদ আল ফকি তিনি বলেছেন ওয়াল্লাযী ইস্তাখলাযু মিন কালামিস সালাফ রাদিয়াল্লাহু আনহুম আন্না তাগুত কুল্লামা সুরিফাল আবদু ওয়া সাদদাহু আন ইবাদাতিল্লাহি ওয়া ইখলাসিদ্দীন ওয়া তাআতি লিল্লাহি ওয়া রাসূলিহি সাওয়ান ফি যালিকা শাইতান মিনাল জিন্নি ওয়া শাইতান মিনাল ইনসি ওয়াল আশজার ওয়াল আহজার ওয়া গায়রুহা। তিনি লিখেন যে আল্লাহর একনিষ্ঠ ইবাদত করা হতে যারা মানুষকে বিরত রাখে এবং আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত হয়, চাই সে জিন হোক, মানুষ হোক, গাছ হোক, পাথর হোক, যেই হোক না কেন, এরা সকলেই তাগুত। এমনিভাবে যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে মন গড়া আইনে হুদুদ, কেসাস, জেনাবে বিচার, মদ, সুদ ইত্যাদির বিচার ফয়সলা করে, এটা লেখা আছে হাশিয়াতু ফাতহিল মুজিদ পৃষ্ঠা নাম্বার 282 নাম্বার। এমনিভাবে অকালা বাহাদুর ওলামা আরো একজন আলেম তিনি লিখেছেন আল মুরাদ মিনাত তাওয়াগিত কুল্লু ফারদিন আও তায়েফাতিন আও ইদারাতিন তাবগি ওয়া তাতামাররাদু আলাল্লাহি ওয়া তাজাওয়াজা হুদুদ আল উবুদিয়্যাতি ওয়া তাদ্দাই লিনাফসিহা আল উলুহিয়্যাত আর রুবুবিয়্যাত, অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, দল, সংগঠন যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর গোলামি করার পরিবর্তে নিজেরা ইলাহ এবং রবের আসন দখল করেছে এবং তারা নিজেদেরকে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতের ক্ষমতার অংশীদার বানিয়েছে। এটা লেখা আছে আল মুস্তালাহাত আল আরবা পৃষ্ঠা নাম্বার 79 থেকে নিয়ে 110 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা এখানে তাগুত শব্দের বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আমরা জানলাম। এবারে প্রধান প্রধান তাগুতগুলো কারা এটা আমাদের জানা প্রয়োজন। আমাদের সমাজে এখন আমরা এই তাগুতগুলো চিহ্নিত করতে যাব যে তাগুত আসলে কারা, কারণ আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, যাদের কাছে বিচার ফয়সলা নিয়ে যাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয়, যাদের নামে মান্নত করা হয়, পশু জবে করা হয় এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এবং ক্ষমতা যাদের জন্য সাব্যস্ত করা হয় তারাও তাগুত। এখন বোঝা গেল যে যেমন আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানেন। এখন আপনি দাবি করলেন যে আমার হুজুরে সবকিছু জানে, আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবে, তাহলে এই গুণটা কার? আল্লাহর বিশেষ গুণ, এইখানে আপনি আর একজনকে বসাইলেন এবং হুজুরের মতে খুশি, তাহলে হুজুর একজন তাগুত, একজন কি হলো তাগুত হলো। এরকম গণক যে দাবি করে ভবিষ্যতে সব জানে সেও কি তাগুত। এইভাবে আপনাদের সমাজে জাদুকর যারা আছে এরা তাগুত, এরকম ভাবে আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সলা করে তারাও কি হবে। তাহলে এখন আমরা আলোচনায় আসব এই তাগুত সম্পর্কে। কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে, প্রায় আট জায়গায় তাগুত আছে। কয় জায়গায়? আটটা আয়াতে তাগুত আছে। এর দুইটা আয়াত আমরা আলোচনা করেছি, একটা যেমন আজকের আলোচ্য অংশ যেটা তাফসীরের সূরা বাকারার 256 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরাতিল উসকা লা ইনফিসাম লাহা। যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, অতপর আল্লাহর উপর ঈমান আনলো, সে ব্যক্তি মজবুত হাতল শক্তভাবে ধরলো। তাহলে এখানে তাগুতের আলোচনা আছে। এরকম ভাবে দুই নম্বর সূরায় নাহালের 36 নম্বর আয়াতে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন সব নবী এবং রসুলদের দাওয়াত ছিল কি, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো এবং তাগুতকে তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। এখানেও তাগুত পাওয়া গেল। এরকম কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, এটা সূরায়ে জুমারের 17 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহ তাআলা বলছেন যারা তাগুতের গোলামী থেকে দাসত্ব থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখানেও বলা আছে খালি আল্লাহকে মানলেই চলবে না, যারা আল্লাহকে আল্লাহর দিকে রুজু করেছে এবং তাগুতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু তাগুতকে বর্জন করতে পারে নাই, তার জন্য কোন সুসংবাদ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাতানাবু তাগুতা আইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত করার থেকে নিজেকে নিরাপদ দূরে রাখে, ওয়ানাবু ইলাল্লাহি এবং আল্লাহর দিকে রুজু করে, তারাই তাদের জন্যই রয়েছে সুসংবাদ, জান্নাত পাওয়ার সুসংবাদ। এখন তাগুত আমাদের আলোচনা অনুযায়ী মাসও তাগুত আছে, বাংলাদেশে কি আছে মাস তাগুত, কারণ যার ইবাদত করা হয় তো মাছের মানুষ ইবাদত করে। ওই যে সিলেট গেলে দেখবেন মাছের সন্তুষ্ট করার জন্য কান্নাকাটি করে, খাবার দেয় মাছে না খাইলে পরে কান্দে। চিটাগাং গেলে দেখবেন কচ্ছপ তাগুত, কচ্ছপ কি অবশ্য এই তাগুতের শাস্তি হবে না, কারণ ওরা তো রাজি না এতে, ওরা জানে না যে ওদেরকে পুজো করা হচ্ছে, তাগুত হলেও ওদের শাস্তি হবে না। তো যাই হোক ওই কচ্ছপ গুলো জানে না যে ওরা তাগুত হয়ে আছে, কিন্তু ওরা ওদেরকে যারা সন্তুষ্ট করতে চায় মনে করে কি আল্লাহ আকবার কি আকীদা। আমি ওখানে মানুষকে জিজ্ঞেস করলাম তোমরা কেন এটা করো, কাজে বাইজিদ বোস্তামি এইখানে একবার নাকি আসছিল, তো উনি এইখানে আসার পরে এই কচ্ছপের সুরত ধারণ করে আসছিলেন, যে কচ্ছপগুলো রয়ে গেছে, তার মানে হিন্দুদের যে অবতার আল্লাহ তাআলা যে বিভিন্ন দেব দেবীর মধ্যে থাকেন এইটা ওখানে ঢুকানো হয়েছে, যে এই বাইজিদ বোস্তামির শক্তি এই কচ্ছপের মধ্যে রয়ে গেছে, এই জন্য কচ্ছপকে খাবার দেয়। আমি দেখেছি অনেক গরিব এরকম চেহারা দেখলে মনে হয় জীবনে বোধ হয় কোনো গোশত কিনে খাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু ওখানে মুরগি ইত্যাদি ওই কচ্ছপে যা যা খায় তাকে খাওয়াচ্ছে, আর না খেলে কান্নাকাটি করে আমারটা কবুল করে নাই। আপনি খান জাহান আলী যান, বাগেরহাট যান, ওখানে আছে কুমির, কি আছে? আমি যখন এইগুলো ওই আরবের একটা মসজিদে আমি বক্তব্য দিচ্ছিলাম, অনেক আলেমদের মসজিদে আমার সঙ্গে অনেকেই ছিলেন, আমাদের হাফিজ সাহেব ছিলেন, আরো অনেক ভাইরা ছিল, তো সেইখানে আরবিতে যখন বয়ান দিতে শুরু করলাম এই কচ্ছপ কুমির, তো ওইখানে একজন আরব আলেম সে দাঁড়াই ইয়া শেখ জসিম আনা শাহেদ আলা জালিক, যে শেখ জসিম আমি তোমার এই কথার সাক্ষী, আমি সেই চিটাগাং গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখছি মানুষেরা সে কচ্ছপের জন্য কি কি করে, ও সেখানে গেছিল আরব ওদেরকে নিয়ে গেছিল। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমার কথা যে আরবরা যাতে অস্বীকার না করতে পারে ওদের থেকে একজন সাক্ষী দাঁড়াই গেছে, সে দাঁড়াই গেছে একেবারে শেখ জসিম আনা শাহেদ আলা জালিক, আমি এর উপরে সাক্ষী যে আমি নিজে গেছিলাম, দেখি মানুষ এরকম করে। আমি তখন বুঝি না যে তোমাদের মতো আলেম বাংলাদেশে আছে, তাহলে তোমাদেরকে আরেকটু সহযোগ করতাম এটা বলার জন্য, আমি আলহামদুলিল্লাহ আমরা বলি। এখন তুমি তো আরো যাও নাই, কচ্ছপ তো দেখলা কুমির দেখো নাই, সেখানে আরো এলাহি কাণ্ড, মুরগি দিচ্ছে কুমির না খেলে মানুষ কান্নাকাটি করে, আহারে কুমির বোধহয় কি করে নাই, আবার গ্রহণ করে নাই, এগুলো তাগুত। আল্লাহ ছাড়া যার এবাদত করা হয়, যাকে সন্তুষ্ট করতে চাওয়া হয়, যার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা হয়, হতে পারে গাছ, হতে পারে পাথর, হতে পারে কচ্ছপ, হতে পারে কুমির, হতে পারে কি ওই যে গজার মাছ, হতে পারে পীর, হতে পারে মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, হতে পারে শাসক, এরকম সবগুলোই তাগুত। সবগুলো কি? এই সব তাগুতের লিডার হচ্ছে শয়তান। লিডার কে? এখন শয়তান কেমনে তাগুত? কোরআনের সূরা ইয়াসিনের আয়াতে পরিষ্কার বলা আছে, আলা মা আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদম, আমি তোমাদের থেকে কি এই ওয়াদা নেই নাই, তোমাদেরকে বলে রাখি নাই, আল্লাহ তাআবুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না, শয়তানের কি ইবাদত করে নাকি? শয়তানের সরাসরি কি ইবাদত করে না? তাহলে আমরা কি করে, আল্লাহ তাআলা কি করে বললেন যে তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না। এটার উত্তর হচ্ছে, তাফসিরে লেখা আছে যে শয়তানের ডাইরেক্ট কেউ ইবাদত করে না। ইবাদত করে কিভাবে? শয়তান যে ইবাদত করতে, যার ইবাদত করতে বলে, তার ইবাদত করলেই শয়তানের ইবাদত করা হয়। শয়তান বলে যে কি করো, অমুক মাজারকে সেজদা করো। শয়তান বলে এই কচ্ছপের পূজা করো। শয়তান বলে অমুক হুজুরের সন্তুষ্টির জন্য তুমি কি করো, হালাল হারাম কো মাসাবে দরকার নাই, অমুক হুজুরের গায়েব জানে বিশ্বাস করো। তো এইভাবে শয়তান যারা সাজিয়ে গুছিয়ে দেয়, ওইটা বিশ্বাস করলেই শয়তানের ইবাদত করা হয়। এই জন্য সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পূজা করো না। এভাবে শয়তান সম্পর্কে কোরআন শরীফে আরো আলোচনা আছে। কোরআনের বহু আয়াত আছে শয়তানের ইবাদত মানুষ করতে পারবে না, শয়তানের থেকে দূরে থাকা। এইভাবে শয়তান থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে যাতে করে মানুষেরা শয়তানের থেকে অনেক অনেক দূরে থাকে। তো এভাবে শয়তান একটা তাগুত, যেহেতু শয়তানের মানুষ ইবাদত করে। দুই নম্বর তাগুত হল শাসক, যে শাসকরা আল্লাহর বিধানকে, আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এবং এরপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এবং সেই আইন মানতে জনগণকে বাধ্য করে, এরাও কি? কিভাবে তাগুত হল? যে আসলে কাজ ছিল যে তারাও আল্লাহর গোলামি করবে, তারা সেই সীমানা অতিক্রম করে নিজেরা আল্লাহর আসনে বসলো, আল্লাহর ক্ষমতা যারা সেই ক্ষমতা দাবি করলো। আপনি এখানেও প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমাদের যে শাসকরা, এরা তো আল্লাহর আসনে বসে নাই, এরা তো দাবি করে না যে আসমানের আল্লাহ তারা, আসমানের ক্ষমতা তাদের মালিকানায়, জমিনের ক্ষমতা মালিকানায়, চন্দ্র সূর্য তাদের মালিকানায়, এই দাবি তো তারা করে না। তারা দাবি করে যে এই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক তারা, এটা তো আল্লাহ দাবি করা হলো না। আসুন, ফেরাউনকে কোরআনে বলা হয়েছে তাগুত, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন তাগুত হলো কি করে? ফেরাউন কি আসমানে আল্লাহ দাবি করেছিল নিজেকে? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল? কোরআনের অনেকগুলো আয়াত আছে, এক জায়গায় সে বলেছে, ইয়া কওমি মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার কওম, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আর কোনো আল্লাহ আছে। ইলাহ আল্লাহর শব্দ থেকে, তোমাদের আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না, ফেরাউন বলল। আর এক আয়াতে সে বলছে, লাইন ইত্তাখাজতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে একেবারে সোজা জেলে ঢুকিয়ে দেব। তাহলে ফেরাউন এ কথাগুলো বলল, আল্লাহ দাবি করল, এ কথাগুলো আছে। ফেরাউনের প্রথম উক্তিটা আছে সূরা কসাসের 38 নম্বর আয়াতে, অকালা ফেরাউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতি, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আরো কোনো আল্লাহ আছে। এরপরে সে আরেক আয়াতে বলল সূরায়ে সোয়ারা, এই সূরার 29 নম্বরে বলছে, ক্বালা লাইনিত্তাখাজতা ইলাহান গায়রি, লা জালান্নাকা মিনাল মাসজুনিন, ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করলো, এরপর রব দাবি করেছে। সূরায়ে নাজিআতের ভিতর আসছে, সূরা নাজিআত অর্থাৎ 79 নম্বর সূরার 23 এবং 24 নম্বর পাতা বলা আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফাহাশারা, ফেরাউন তার দেশের সমস্ত লোকদের সমবেত করলো, জমা করলো, এরপরে সে ঘোষণা করলো, সজোরে ঘোষণা করলো, আহ্বান করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, আমি তোমাদের প্রধান রব। এইখানে যে ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, কোন প্রকারের রব আমরা সেটা ত্রাস করব। এইখানে কি ফেরাউন নিজেকে আসমানের রব দাবি করেছিল? এখানে কি ফেরাউন নিজেকে চন্দ্র সূর্যের রব দাবি করেছিল? না, এটা দাবি করতে পারেও না, দাবি করলে কেউ তাদেরকে মানত না। এখানে সে দাবি করেছে কি সেটা কোরআনে আছে, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলা আছে, ওয়া নাদা ফেরাউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরিন ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? আমি কি মিশরের মালিক নই? মিশরের অধিপতি নই, ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা মালিক নই? এই নদীগুলো আমার নির্দেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? এখানে দেখা গেল যে ফেরাউনের দাবি ছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্ব তার, এই অর্থে সে আল্লাহ দাবি করেছে মিশরের। এরপরে সে মিশরের লোকদের জন্য আইন, যেহেতু সে সর্বময় ক্ষমতার মালিক, এবারে সে যেটা বলে ওইটি আইন, এই অর্থে রব। এই অর্থে কি, একজন লোক আল্লাহ হয় কখন, আল্লাহ কাকে বলে? আল্লাহ মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক, যেটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ হচ্ছে এমন এক সত্তা, যে সত্তা নিরঙ্কুশ ক্ষমতার মালিক, যে সত্তা সর্বময় ক্ষমতার মালিক, যে ক্ষমতা সার্বভৌম। সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে যেই ক্ষমতা বিভাজ্য হয় না, যেই ক্ষমতা হস্তান্তর হয় না, যেই ক্ষমতার মালিক কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন, যেই ক্ষমতার মালিক কারো কাছে সুপারিশ করতে অনুমতি প্রয়োজন হয়, এই রকম নিরঙ্কুশ ক্ষমতার যিনি অধিপতি, স্থায়ী ক্ষমতার যিনি মালিক, তাকে বলা হয় কি, আল্লাহ। এজন্য প্রথমে নিজের সার্বভৌমত্ব কায়েম করে, এরপরে তার আইন তৈরি করে। তো সার্বভৌমত্ব কায়েম করলে আল্লাহ হয়, এরপরে কি হয়, রব হয়, যেটা আমরা বিভিন্ন আলোচনা করেছি। আমাদের দেশের সংবিধানে ওইটা প্রমাণিত, সংবিধানের সাত অনুচ্ছেদ, ধারা অনুচ্ছেদ সাত, এরপরে ধারা এক, সেখানে লেখা আছে পরিষ্কার, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক। এখানে মালিক বলতে এটা বলা হয় নাই, আপনি বলবেন যে না এটা তো ওই অর্থে না, আমি সেদিন আগে ক্লিয়ার করলাম যে ফেরাউন ওই অর্থে দাবি করে নাই, কারণ ফেরাউন আল্লাহ মন্তবর। কোরআনে আছে, অকাল আল মালাউ মিন কওমি ফিরাউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাক লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা। ফিরাউনকে তার সভাসদ লোকেরা বলল, তুমি কি মূসা এবং মূসার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা করবে আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? তোমাকে এবং তোমার, ফিরাউনকে বলা হচ্ছে যে তুমি কি মূসাকে, ফিরাউনের মন্ত্রী এমপিরা বলল যে তুমি কি মূসা এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাহকে বর্জন করে আর একজন আল্লাহর দিকে দাওয়াত দিবে? তাহলে এখানে বোঝা যায় তোমাকে এবং তোমার আল্লাহদেরকে, তাহলে ফেরাউনের আল্লাহ ছিল, ফেরাউন আল্লাহ মানত, তাহলে সে কিসের আল্লাহ দাবি করত? মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতা মালিক সে দাবি করত। আমার দেশে এটা সংবিধানে লেখা আছে, ধারা সাত অনুচ্ছেদ সাত ধারা এক লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এ কারণে জনগণ মালিক, মালিকে ভোট দেয়, ভোট দিয়ে ক্ষমতারা হস্তান্তর করে এমপিদের কাছে। এমপি সাহেবরা এবারে সংসদে বসলো, সংসদে বসে এখন তারা সর্বময় ক্ষমতা মালিক, যার কারণে ওই যে জনগণ ক্ষমতার মালিক ভোট দেওয়ার পরে ফকির, তার ক্ষমতা নাই, যার কারণে পল্টন ময়দানে যদি 10 লাখ লোকের সমাবেশ হয় ওখানে আইন পাশ হবে? 10 লাখ লোকের একটা সমাবেশ হলো পল্টন ময়দানে, আইন পাশ হবে? আইন পাশ হবে কোন জায়গায়, যেখানে 300 আছে? অর্থাৎ এই 10 লাখ লোক না, বাংলাদেশের 14 কোটি লোকে ভোট দিয়ে ক্ষমতারা দিয়ে দিয়েছে 300 জনকে, এখন এই 14 কোটি লোক ক্ষমতা না, 5 বছর ক্ষমতা আর এরা নাই, এর ক্ষমতা আছে কারা? হ্যাঁ, যদি জনগণ এখন জোর করে তাও পিটানো খাইবে, যদি উল্টো পাল্টা করে পিটাইবে, পুলিশে পিটাবে, অথচ ক্ষমতার মালিক পিটায় রাস্তাকে সবাই ফেলায়, তারপরও ক্ষমতার মালিক, তার মানে ক্ষমতার মালিক আসলে চলে গেছে অন্য জায়গায়। ভোট দেওয়ার মানে হচ্ছে ক্ষমতার মালিকের হস্তান্তর করা হয়েছে, এবারে তারা ওখানে গিয়ে সার্বময় ক্ষমতার মালিক, এলো সার্বভৌমত্ব। এরপরে ওখানে বসে ক্ষমতার মালিক দুই নম্বর আছে, সাতের দুই, সেখানে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত, অন্য অন্য আইনের যতটুকু এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এতে মনে করেন অন্যান্য দেশ বলতে, আমি যদি অন্যান্য আইন বলতে অন্য দেশ বলেন তার আপত্তি নেই কোনো, কিন্তু যদি আমরা দেখি যে এই ধারার মধ্যে কোরআনও চলে এসেছে এবং কোরআনুল করিমের অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে সংবিধান ঠিক আছে কোরআনটা বাতিল হয়ে গেছে। যেমন মনে করুন ইসলামে চোরের হাত কাটা বিধান, সংবিধানে একরকম আমাদের একরকম, সংবিধান বলে হাত কাটা যাবে না, জরিমানা করো, জেল দাও, ওটা বহাল, আমাদেরটা কোরআনটা বাতিল। কোরআনে বলা আছে মদ হারাম, মদ হারাম, এরা বলে লাইসেন্স থাকলে মদ হালাল। কোরআন বলে জেনাবে বিচার হারাম, এরা বলবে লাইসেন্স থাকলে এটা অবৈধ, পতিতালয় না তখন হবে যৌনকর্মী। কোরআন বলছে জেনাবে বিচারে বিচার একরকম, বিবাহিত না হলে এক, বিবাহিত না হলে একশো দৌড়া মারো, বিবাহিত হলে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা ওদের গাছের সঙ্গে বাঁধো, চতুর্দিকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডি বাতাসে গুড়িয়ে দাও, এটা আল্লাহর বিধান। আমাদের সংবিধান বলো যে না এটা হতে পারে না, এটা বর্বর আইন, এটা বাতিল হলো। এইভাবে দেখা যায় যেখানে যেখানে সুদ আল্লাহ তাআলা হারাম করলেন, সূরা বাকারা 275 থেকে শুরু করে 79 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো আয়াত হারাম, আমার সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কোরআনটা কি হয়ে গেল, বাতিল হয়ে গেল, বৈধ হলো ব্যাংকের সব জায়গায় সুদ। এইভাবে যেখানে যেখানে সংঘর্ষ আছে সেখানে কোরআনেরটাকে বাতিল করে তারপরে কি করা হলো, অন্যটাকে বহাল করা হলো। এইভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে বাতিল করে তার পরিবর্তে মানুষেরা আইন তৈরি করে, সেও আল্লাহর আসনে বসে যায়, কারণ আল্লাহর কাজগুলো করে। কোরআনে একটা স্পষ্ট আয়াত আছে এ সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের আহবার এবং রুহবানদেরকে, তাদের আলেমদেরকে, সূরা তওবার 31 নম্বর আয়াত এখানে বলা আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, তারা তাদের আহবার এবং রুহবান, তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, আলেমদেরকে এবং বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কি বানিয়েছে? রব বানিয়েছে। আদি ইবনে হাতেম, হাতেম তাইজ ইতিহাস বিখ্যাত দানবীর ছিলেন, ওনার পুত্র হাতেম তাইর পুত্র আদি ইবনে হাতেম, উনি ইসলাম গ্রহণ করতে আসলেন, তখনও গলায় ছিল ক্রুশ, এসে শুনে এই আয়াত, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন আছে, কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং তাদের বুজুর্গদেরকে রব বানিয়েছে, আমি তো একজন খ্রিস্টান আলেম এবং ইহুদিদের সম্পর্কে আমার ধারণা আছে, আমরা তো আমাদের আলেমদেরকে বুজুর্গদেরকে রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে দেখো বিষয়টা কি এরকম নয় যে তারা যেটাকে হালাল বলে, বৈধ বলে, ওটা বৈধ মেনে নেওয়া হচ্ছে, যদি আল্লাহ ওটাকে হারাম বলেছেন, আর তারা যেটাকে হারাম বলে ওটা হারাম মেনে নেওয়া হচ্ছে, যদি আল্লাহ ওটা হালাল করে বৈধ করেছেন, বিষয়টা কি এরকম নয়, সুদ আল্লাহ হারাম করেছেন তোমরা বৈধ করে দিয়েছ, এখন কি বৈধভাবে চলছে না? মানে হ্যাঁ চলছে, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন, এখন লাইসেন্স থাকলে মদ হালাল, এটা কি মেনে নেওয়া হচ্ছে না? হ্যাঁ মেনে নেওয়া হচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেটা হারাম করেছেন সেগুলো ওরা হালাল করে দিচ্ছে, তোমরা হালাল মেনে নিচ্ছ, বিষয়টা এরকম কিনা? তা তো এরকম বল, তাহলে এটাই হচ্ছে রব বানানো, কারণ এই কাজগুলো রবের কাজ, এটা যে মেনে নেয় সে ওকে রব বানিয়ে নিল। এইভাবে রব বানানো হলো। তো এইখানে স্পষ্ট করে দেওয়া হলো যে রব বানায় কিভাবে মানুষেরা, মানুষ মানুষের রব হয়ে যায় কিভাবে, মানুষ আল্লাহর যে কাজগুলো সেই কাজগুলো যদি কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নেয়, নিজেকে সেই কাজের যোগ্য মনে করে, তাহলে সে রবের আসনে বসলো, সে মানুষের রব হয়ে গেল। এখান থেকে আমরা ইনশাআল্লাহ আরো বাকি কিছু আলোচনা আছে, শয়তান সে ওইভাবে মানুষকে আহ্বান করে, এই জন্য সে তাগুত হয়েছে, এরকম ভাবে গণক জ্যোতিষী জাদুঘর যারা ভবিষ্যতের জ্ঞান আছে বলে দাবি করে, তারাও যেহেতু বিশ্বাস করে তারা দাবি করে, যে তারা আল্লাহর এলেম আছে, এটা ভবিষ্যৎ সময়ের জানা আল্লাহর জ্ঞান, এটা দাবি করলো নিজের জন্য, এ কারণে সেও তাগুত। এরকম ভাবে পীর ফকির মাজার দরগা, পীর অনেক পীরের দাবি করে যে সে সবকিছু দেখে, মুরিদের অন্তরের খবর দেখে, অন্তরে কয়টা পাপ আছে, পাপের ধরনটা কি, সব দেখতে পায়, আসমান জমিনে কি হচ্ছে সব দেখতে পায়, এবং চোখ বন্ধ করলে সব দেখে। এদের মধ্যে কেউ আছে কোন কুতুব, কেউ আবদাল, কেউ কি নকিব, নোকাবা, নজিব, নোজাবা, অর্থাৎ এদের ক্ষমতা হচ্ছে কেউ আছে শহরের কুতুব, গোটা শহর সে দেখে, কেউ আছে দেশের কুতুব, গোটা দেশের ক্ষমতা তার হাতে, এবং তারা ক্ষমতার পরিবর্তন করতে পারে, আল্লাহ তারা চাইলে পারেন না, ওরা পরিবর্তন করে দিতে পারে, আল্লাহর ইচ্ছা সব বদলাই দিতে পারে, এই ক্ষমতা এদের আছে। এইরকম আকীদা যারা রাখে যে পীর সাহেবরা আল্লাহর হুকুম পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহর হুকুম পদরহিত করতে পারেন, এই ক্ষমতা এদেরকে আছে, এরা সবকিছু দেখে শুনে, এরা আল্লাহর স্থলে পীর বুজুর্গদেরকে বসাইল, এই পীর বুজুর্গ যদি এতে রাজি থাকে তার সেও তাগুত, এবং যারা এদিকে আহ্বান করে তারাও তাগুত। এই হিসাবে বিভিন্ন পীরের মুরিদরা যখন তাদের পীরের দিকে ডাকে, এমনি যদি কোরআনের দিকে ডাকে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি পীরের তরিকার দিকে ডাকে, এবার এটা সব পীরের মুরিদরা এটা করে, এছাড়া পীর মুরিদ হয়ই না, পীর মুরিদ হইতে হইলেই তরিকা লাগবে, চিস্তিয়া তরিকা, সাবরিয়া তরিকা, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকা, এই তরিকা ছাড়া পীর হয় না, তরিকা ছাড়া কি হয় না, কোন পীর শুনছেন কোন তরিকা নাই, আপনি খোঁজ দেন এখন থেকে তালাশ করা শুরু করেন যে কোন পীর আছে, কাউকে পাইবেন না যে সে সোজা আল্লাহর দিকে আহ্বান করে, না, চিস্তিয়া তরিকা, সাবরিয়া তরিকা, বিভিন্ন বইতে লেখা আছে, কারো বইতে লেখা আছে তরিকা তো মোট 126টা, এর মধ্যে আমার যে তরিকা মানে ওই পীরের তরিকা যেটা, ওইটা সবচেয়ে ভালো তরিকা, লেখছে এটা চরমনাই পিসের বই মওয়াজে সাকের ভিতরে লেখা আছে, মেদে মারেফাতে লেখা আছে, যে বাবারা তরিকা তো 126টা, মোট তরিকা কয়টা, 126টা ওনার বইতে লেখা। এই তরিকাগুলোর মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে ওই তরিকা যেই তরিকায় তোমরা আছো, মানে উনি মোরা মুরিদকে বলছে, আর সেটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা, এটা লেখছে বেদে মারেফাতে দ্বিতীয় নাম্বার 33টায়। মওয়াজে সাকি নামক আরেকটা বই আছে ওনাদের, এ বইয়ের আরেক লেখছে যে দেখো এই চিস্তিয়া সাবেরিয়া তরিকাটা একেবারে মোলাক্ষাস, আমরা ছোটবেলায় ইঞ্জেকশন দেখি নাই, এখন ইঞ্জেকশন আছে, এটা অনেকগুলো ঔষধের সার, ঠিক এরকম ভাবে অনেক তরিকা 126 তরিকা সার হচ্ছে ওই তরিকা যেটা তোমরা আছো চিস্তিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার জিকির অনেক কম, তেজ বেশি, এমন তেজ যে অল্প জিকির করলে তাসির খুব বেশি হয়ে যায়, পেঁয়াজের ঝাঁজের মতো আর কি। তো যাই হোক লেখছে, এখন আমারও কথা হচ্ছে না, এই উনি যে লেখলেন যে তরিকা 126টা, এইটা কি কোরআনে আছে, হাদিসে আছে, দেখাতে পারবে কোথাও, কোথাও নাই, কোরআনে যেটা আছে সেটা আমরা সবসময় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোজা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আপনারা এটা আমার লেকচার আরো শুনেছেন, আমার ক্যাসেট থাকলে ওখানে শুনবেন, যেখানে সম্ভবত সবে বরাতের উপর আলোচনা করা হয়েছে, সেখানে এই বেদাত সম্পর্কে আলোচনা আছে, সেখানে এই হাদিসগুলো সব আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সোজা দাগ দিলেন, দাগ দিয়ে ডানে বামে কিছু দাগ দিলেন, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে কি আল্লাহর রাস্তা, সোজা রাস্তা আল্লাহর রাস্তা একটা, এরপরে ডানে বামের হাত রেখে বললেন হাযিহি সুবুলুন, এই যে কতগুলো রাস্তা, এই রাস্তাগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা, শয়তানের রাস্তা, এরপরে বললেন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এর প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে, ইয়াদউ ইলাইহি, ওই রাস্তার দিকে মানুষকে আহ্বান করে ডাকে। মিশকাতের 30 নম্বর পৃষ্ঠা বাবুল ইতিসাম বিল কিতাব সুন্নাহ, কিতাব সুন্নাহ আঁকড়ে ধরা, সেই অধ্যায় লিখেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান, আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, এরপরে সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, এরপরে ডানে এবং বামে অনেকগুলো দাগ দিলেন, অকাল এবং বললেন হাদিহি সুবুলুন, এ হচ্ছে অনেকগুলো রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, এর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে, ইয়াদউ ইলাইহি, সে ওই শয়তান এদিকে মানুষকে আহ্বান করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যে আল্লাহ বলছেন যে আমার রাস্তা এটা সোজা রাস্তা, ফাত্তা মুস্তাকিমান, যে একেবারে সোজা এবং সরল, ফাত্তাবিউহু, তোমরা এটাকে মানো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, এই অনেকগুলো রাস্তায় তোমরা চলো না, অনেক তরিকায় চলো না, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে, শয়তান তোমাদেরকে গুমরাহ করে ফেলবে। এরকম আরো অনেক হাদিস আসছে। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাযবান নাল বিন নাল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে কামা, যেরকমটা এসেছিল বনি ইসরাঈলদের প্রতি, আমার উম্মতরাও সেরকম বনি ইসরাঈলদের অনুসরণ করবে, হাযওয়ান নাল বিন নাল, জুতা যেমন পায়ের সঙ্গে মিশে যায় এরকম বনি ইসরাঈলদের সঙ্গে আমার উম্মতরা মিশে যাবে, এমন কি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার আপন মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, আমার উম্মতের মধ্যেও এরকম কাজ করার মতো লোক পাওয়া যাবে। এরপরে বলছেন ওয়াইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাতান, আর নিশ্চয় জেনে রাখো বনি ইসরাঈল 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন মিল্লাতান, আমার উম্মত 73টা ফেরকায় বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল যে জান্নাতি হবে, মুক্তিপ্রাপ্ত দল একটা হবে, তারা কারা? এই 126 তরিকা নাই সেখানে, তিস্তিয়া সাবিরিয়াও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কি বলছেন শুনুন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে যেই পথের উপরে আছি ওই পথের উপরে যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে, বাকি সব জাহান্নামী। তাহলে এখানে আপনি 126 তরিকা কই পাইলেন? তাছাড়া এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে এই লোকগুলো কি নবী না সাহাবী, নাকি নবীর জন্মের মৃত্যুর প্রায় আরো 400-500 বছর পরে জন্ম এদের? তাহলে সাহাবায়ে কেরাম আমরা যে পথে ছিলেন সেই পথের এই তরিকা নাই। আবার কি সুন্দর করে শর্টকাট তরিকা, শর্টকাট তরিকা কোনটা দেখেন, হাদিসে সুন্দর লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করলো সে নয়। সাহাবায়ে কিরাম বলেন, আমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আবা অস্বীকার করলো কে? বললেন, মান আতা আনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো আনুগত্য করলো সে জান্নাতে যাবে, আমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সেই আবা, সে অস্বীকার করলো, সোজা একেবারে শর্টকাট রাস্তা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে, যে আমার আনুগত্য করলো সে জাহান্নামে। তাই শর্টকাট রাস্তা কি চিস্তিয়া সাবেরিয়া না আল্লাহ নবীর ইতাআত করা? হাদিসে আল্লাহ নবী বললেন, মান আতা আনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার আনুগত্য করলো না সে জাহান্নামে গেল, সোজা রাস্তা। এই জন্য আমরা আল্লাহর কাছে বারবার আবেদন করছি, ইয়াকা না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা একটাই হয়, বাঁকা রাস্তা অনেকগুলো হয়, বক্র রেখা অনেকগুলো, সরল রেখা কয়টা হয়? একটা হয়, কাজেই বুঝতে হবে ইসলামের সরল রেখাও একটা, সেই একটা পথেই চলতে হবে, এছাড়া অন্য কোন তরিকা অন্য কোন রাস্তায় যারা আহ্বান করবে সেটাও বোঝা গেল আমরা আজকে আলোচনায় বুঝলাম, যেটা তাগুত, কারণ এই তাগুতের দিকে মানুষকে আহ্বান করে, সুন্দর সাজাই গুছাই দেয়, এই তরিকায় শর্টকাট, এই তরিকায় সুন্দর তাসির বেশি, এই তরিকায় ঝাঁজ বেশি, এই তরিকায় তেজ বেশি, এই সমস্ত সাজাইয়া গুছাইয়া তারপরে একেবারে উপস্থাপন করে। আর এই সাধারণ লোকেরা যারা হাতেমবাগের এই তাওহীদের তাকরির শুনে নাই, আর যাদের সামনে হাদিসও নাই, আছে হাদিসের কিতাবের পরিবর্তে লাল কালি আর তাবিজের বই, এই সব বই দেখবেন সব জায়গাতে আছে, এরা ওই সব বই থেকে শুনে, এদের কাছে কোরআন হাদিসের কোনো এলেম নাই, বরং কোরআন হাদিস পড়তে নিষেধ করা হয়, আজ পর্যন্ত কোনো পীরকে পাবেন না যে দৈনিক তুমি জিকির করো তা তো বলবে, কিন্তু কোরআনের একটা আয়াত পড়ো, একটা হাদিস পড়ো এটা বলবে? কোন পীর অজিফার মধ্যে এটা নাই। কোরআন হাদিস পড়ার বরং কোরআন হাদিস থেকে দূরে রাখা হয়, তোরা কোরআন হাদিস বুঝবি না, তোরা আল্লাহকে এভাবে পাবি না, তোরা পাপি মানুষ, এসব কাহিনী লেখা আছে। তো যাই হোক, এজন্য তাগুত নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রধান প্রধান তাগুতগুলো, তাগুত আমরা এমনি তো বলেছি যে আল্লাহ ছাড়া যার আনুগত্য করা হয় সেটাই তাগুত। সে হতে পারে মানুষ, হতে পারে শয়তান, হতে পারে পীর, হতে পারে বুজুর্গ, হতে পারে কবরওয়ালা, হতে পারে গাছ, হতে পারে মাছ, হতে পারে কচ্ছপ, হতে পারে কুমির, হতে পারে কি পাথর, এরকম যাকে আনুগত্য করা হয় সেই তাগুত। বাকি এখানে একটু কথা আছে যেটা বললাম, যে যদি সে এমন হয় যে সেটা রাজি হয় নাই, সেটা করতে বলে নাই, এর থেকে নিজেকে পবিত্র করেছে, তাহলে সে এর থেকে ব্যতিক্রম, তাকে তাগুত বলা যাবে না। যেমন বললাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে লোকেরা, মানুষেরা সেজন্য তার ইবাদত করে, কিন্তু এতে ঈসা আলাইহিস সালামকে তাগুত বলা যাবে না। কি জন্য? যেহেতু তিনি এটা নিষেধ করে গেছেন, তিনি এটা বলেন নাই, কোরআনে স্পষ্ট আয়াত আছে সম্পর্কে। তো এই জন্য কোরআনে বলছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, এরপরে আল্লাহ পর ঈমান আনলো, সে মজবুত হাতল ধরলো। তাহলে আজকের সবকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, আজকের থেকে আমরা কোনো গণকের কাছে হাত দেখাইতে যাইব না। ওই বেটা নিজে জানে ভবিষ্যৎ কি আছে। সকালে হাঁটতে গেলাম, আজকে সকালে হাঁটতে গেছিলাম, ওই যে লেকের পারে একজন বসে রয়েছে, আমাকে দেখেই চিনছে মনে হয় না, কি জানে, দেখলাম যে তাদের গুটু কাঁচু বচু করতেছে। কারণ এই যে লোকটা বসে আছে, আপনি গিয়ে তাকে হাত দেখান, সে বলবে এখানে এই আছে, সে আছে বলবে। আমাদের এখানে একজন লোক ছিল, সে হাত টাত দেখাইলো, অনেক কিছু বললো, শেষ পর্যন্ত একটা জোরে মারছে এক চর ওর গালে। এখন লোকের ব্যাপার কি কি হয়েছে, কারে ভাই ও আমার হাত দেখে বলল এই হবে সেই হবে সব বলে দিল, কেউ 14 বছরে সব। এই হাতটা যে মুহূর্তের মধ্যে গালে থাপ্পড় মারবে এটাও দেখে নাই, তো কি দেখলো? তো বুঝতে হবে যে এগুলো যত শয়তান বসে আছে, এই গণক জাদুকর জিন, অনেক আছে জিন দিয়ে তদবির করে হুজুররা, না জিনও তাগুত। যদি কেউ দাবি করে জিনে গায়েব জানে, সে জিন তাগুত, আর ওই জিনের দিকে যে হুজুর আহ্বান করে সে নিজেও তাগুত। জিন হুজুর কিসের জিন? জিনে গায়েব জানে নাকি? জিন আল্লাহর একটা মখলুক, একটা সৃষ্টি, সে গায়েব জানে না? তাহলে জিনে হুজুর, জিনে সবকিছু জানে। এরা বাতি বন্ধ করে তারপরে জিন হাজির করে, বাতি লাইট মারেন না, দেখেন জিন ওর লগেরটা, ওর সাথে খাদেম খোদ্দাম থেকে আগে রেডি করে আসে, তোরা ছাদে উঠে লাফাবি, টাইম মতো আসবি, এরপরে ধাক্কা মারবি দরজা ধরে, লাইট মারেন না। বহুত শয়তান আমার এখানে, জাহাঙ্গীর সাহেব নাই আজকে, জাহাঙ্গীর নাই, আমাদের এখানে থাকে, তাফসিরে থাকে, আজকে ভোলা আছে, উনি বলছেন যে আমি একটা জিন ফিরেছি একবার, ওনার বাড়ি ভোলাতে, বিশাল বড় লোক, ভোলার সার্কিটের সাথে বড় বিল্ডিংটা যার ওনার, ওইখানে আমার থাকে, এখানে ভাড়া থাকে এখন। তো উনি বলতেছিলেন যে আমি একবার এখন জিন ফিরেছি, এই ভণ্ডামি শুরু করছে বাতি বন্ধ করে, পরে লাইট মারছি, লাইট মেরে দেখি ওর সাথে একটা চেলাপালা ওইরকম করতেছে, ঢিল মারে, এই করে সেই করে, এগুলো সব ভৌতবাদী। হ্যাঁ, কিছু জাদুরুদু শিখে আছে, ভেলকিবাজি শিখে আছে, এই সব দিয়ে মানুষকে ভেলকিবাজি শিখায়। এই জন্য আজকের ক্লিয়ার হতে হবে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে কুফুর করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা, এই গণক ঠাকুর বর্জন, হাতের রেখা দেখানো বর্জন, এরকম ভাবে কোন পীরের তরিকার দিকে যাওয়া বর্জন করতে হবে, এরকম ভাবে মাজারে যাওয়া, মাজার জিয়ারত করা যায়, মাজার জিয়ারত করা যায়, কবর জিয়ারত করা, আল্লাহ নবী যেভাবে জিয়ারত করেছেন সালাম করা কবরওয়ালাদেরকে, সেভাবে একটা নিয়ম আছে, জিয়ারত করা যায়, কিন্তু এরপরে কবরওয়ালার কাছে প্রার্থনা করা, কবরওয়ালাকে সেজদা করা, কবরওয়ালাকে চাদর দেওয়া, টাকা দেওয়া, মোমবাতি আগরবাতি, এগুলো সম্পূর্ণ হারাম, এই কবরওয়ালাও তাগুত হয়ে যাবে। এরকম ভাবে আরো যেগুলো বললাম, যে সমস্ত মাজারে এরকম শিরকের আমল হয় এখানে যাওয়া ঠিক না, দেখতে যান ভিন্ন কথা যে শিরক কিভাবে হয়, চাদর উল্টে তারপর মাথা তলে দিয়ে তারপর সেজদা করে আর ফরিয়াদ করে, আমার কাছে ছবি আছে, যাদের সুযোগ আছে মাঝে মধ্যে যাইবেন, একবার দেখাবো পুরা দুনিয়ার, পুরা দুনিয়ার মাজারের ছবি আমার কাছে আছে। হ্যাঁ, এই মাজারের চাদর উল্টাইয়া তারপরে প্রার্থনা করে, এই যে খানজামারি তো সেখানে একই অবস্থা। হ্যাঁ, ফরিয়াদ করায় ওখানে বলাই আছে, খাদেমরা বলে ফরিয়াদ করাবেন, ফরিয়াদ করাবেন, তো লোকের হ্যাঁ, তো চাদর তার মাথা ঢুকায়, মাথা ঢুকে বলে প্রথমত তো টাকা দরকার, খাজা এই লোকটা তোমার কাছে অনেক দূর থেকে এসেছে, তোমার দরবারে সে 150টি টাকা দিবে, তুমি তার মকসুদ পূরণ করে দাও, চার আট লোক যদি হয় সে কয় না খাজা আমি অত টাকা দেবো, আমি পঞ্চাশ টাকা দেবো। এই যে পাগলামি। হ্যাঁ, আমাদের ওই একবার একটা টিচার ট্রেনিং ছিল, তো সেখানে আমার ভাইও ছিল আরো কতগুলো লোক ছিল, এরকম ফরিয়াদ করা শুরু করছে। তাহলে ওরা তো এখানে ট্রেনিং এ টাকা পয়সা কম, তো এখন ওদের তো ওই অদা করাচ্ছে, ১৫০ টাকা দিবে তুমি তার মকসুদ পূরণ করে দাও, পরীক্ষা পাস করাই দাও, ট্রেনিং এর জন্য ফার্স্ট হইতে পারে, সেই ব্যবস্থা করো। ওরা কয় যে খাজা আমরা এত টাকা আরি নাই, আমার কাছে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিব, তো খাজার সবাই জর্দাম শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে ফরিয়াদ করানো, এটা মনে রাখতে হবে যে আজকে আমরা এমন একটা অবস্থাতে দাঁড়িয়ে আছি যে মানুষ এই সমস্ত শিরিক আর বেদাত করে, এর থেকে সাবধান করাবার কেউ নাই, দেখার কেউ নাই। আজকে আপনি দেখেন মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফার দানবাক্স, বাংলাদেশের কোন জিলা কোন থানা পাইবেন না যেখানে দানবাক্স নাই, এই টাকাগুলো কে নেয়? আমি একটা সেদিন একটা ফেরিঘাটে ছিলাম, ওই ফেরিঘাটে ঠিক হিসেব করা প্রায় পঞ্চাশটার উপর দানবাক্স আছে একটা ফেরিঘাটে। আপনি জান না এখানে পুরো নাম্বার জান, মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার দানবাক্স। কে ইয়ারউদ্দিন খলিফা? বরগুনা জেলার মির্জাগঞ্জ হচ্ছে একটা উপজেলা, সেইখানে একটা লোক মরে গেছে, তার মাজার আছে, সেই মাজারের দান বাক্স হলো মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা। লাল লাল বাক্স দেখবেন, গোল গোল, এই দোকানে ঝোলানো আছে, এই পিলারের সাথে লাগানো আছে, কোটি কোটি টাকা দৈনিক হয়তো ইনকাম হয়। কে খায় এগুলো? কে নেয়? পুলিশও ধরতে যায় না। এইভাবে শয়তান এত ফন্দি আটকে দিয়েছে এই জাতিকে, দেখবেন যে সবে বরাত আসলে পরে আর সর্বনাশ। কবরের জন্য রাস্তা সব আগে কি করে বন্ধ করে দেওয়া হয়, ওই রাতে কবরে যে টাকা পড়ে, কবরের ওই ফাঁকা জায়গা বন্ধ হয়ে যায়। আমি গত বছর একদল পাঠিয়েছিলাম ভিডিও করার জন্য, তারা ভিডিও করে নিয়ে আসছে, সেখানে কেমনে টাকা, হাইকোর্টের মাজারে, ওই আরো কি কি মাজার আছে না, মিরপুরের মাজার, এই সব জায়গাতে কত টাকা পড়ে যায়। কেন মানুষ একটু চিন্তা করে না যে কবরওয়ালার টাকা দরকার আছে? কবরে যদি সত্যিকার আল্লাহ বলা হয়, হাদিসে বলা আছে তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, ওর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও, এরপরে জান্নাতের নেয়ামতে সে সব পরিপূর্ণ হয়ে যায়, উপরে চাদরের দরকার আছে। আর যদি লোকটা আল্লাহর দুশ্মন হয়, এই তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো না আসে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আন কাজাবা, অমিথ্যা বলেছে, ফা ফ্রিসু মিনান নার, ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, আফতাহু লাহু বাবা মিনান নার, জাহান্নামের সঙ্গে কবরটাকে সুরঙ্গ করে দাও। তাহলে জাহান্নামের সঙ্গে কবরের সুরঙ্গ করে দিলে উপরে চাদর দিলে কোনো লাভ আছে? বরং আল্লাহ তাআলা আর ফেরেশতারা বলেন যে দাঁড়া, আল্লাহর দুশ্মনের কবর দিয়ে চাদর দিয়ে তোকে আমি পিটাবো। তো এই জন্য এতটুক বিবেক নাই মানুষের, এই উপরে চাদর দেওয়া হচ্ছে, উপরে মোমবাতি দেওয়া হচ্ছে, আগরবাতি দেওয়া হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে, কি হচ্ছে এগুলোতে? আবার লেখা থাকে টাকা নিজ হাতে ফেলুন, তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে আশপাশে মাজারের যে ল্যাংরা লুলা আতর খোড়া আছে, ওরা যেন নিতে না পারে, যেন সব যেন মদ খোড়া পাইতে পারে, এই জন্য ওই কায়দা। আপনি দেখবেন যে এই যে গোলাপসা মাজারে এখন কি একটা ঘুন্টি লাগাইছে, কয়েক কবুল হয়ে গেছে, মানে কবরের সাথে একটা ঘন্টা লাগাই দিয়েছে, ওখান থেকে নাকি আওয়াজ আসে কবরে কবুল হয়ে গেছে। এই মাইজ ভান্ডারে সেদিন ওর শেষ হলো, পত্রিকা আসছে, ওখানে লোকেরা ওইখানে যে লেক আছে কবরের চারিপাশে, এই লেকে স্নান করেছে, কে জানি পত্রিকা দিল, আপনি জানছিলেন নাকি? হ্যাঁ, পত্রিকা নিয়ে আসলো আমার কাছে, দেখাইলো যে স্নান, ওখানে লেখা আছে নিচে যে পাপ মোচনের জন্য লোকেরা স্নান গোসল করছে, মানে স্নান লেখে নাই, মানে হিন্দুরা ওই স্নান করে গঙ্গায় স্নান করে, এরা পাপ মোচনের জন্য ওখানে গোসল করা শুরু করে দিয়েছে। তাহলে এই যে সমাজে আপনি বসবাস করছেন, আল্লাহ তাআলার দিন কি আর আমাদের সমাজে ইসলামকে কিভাবে পালন করা হচ্ছে, এই জন্য আজকের এই তাফসিরটা আপনারা খেয়াল রাখবেন। প্রয়োজনে যে আমার এই তাফসির আপনাদের কারো কাছে সন্দেহযুক্ত হয়, আপনারা তাফসির নিজেরা পড়বেন, তারপরেও তালাশ করেন। তবে অনুরোধ করি, আপনারা কোনো হুজুরের কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করতে যাবেন না, মানে এই হুজুররা আমাদের দেশের হুজুররা বেশিরভাগ, আপনি যদি রঙিন চশমা লাগান দুনিয়া কি দেখবেন? রঙিন লাগাবে দেখবেন, আপনাকে লাল গ্লাস চোখে লাগাইয়া তারপরে দেখতে শুরু করছেন, সব লাল দেখা যাবে, দুনিয়া সেজন্য লাল না। আমাদের এই ভারতবর্ষের আলেমরা যারা বাহিরে কোনো সময় যায় নাই, তারা মনে করে এই বাংলাদেশটাই ইসলাম, আর এই দেশে যে পিসরা এরাই ইসলাম আনছে দেশে, পৃথিবীতে ইসলাম টিকে এরা রাখছে। আরে ভাই আরব দেশে যাও, কোন পীর আছে? এরা যেহেতু পীর মুরিদির চশমা লাগাইয়া কোরআন হাদিস পড়ে, ওরা আপনাকে কালকে আপনি যান না সব ঘুরেই দিবে, কয়ে না না উনি ঠিক বলে নাই, পীর মুরিদ ছাড়া চলা যায় আল্লাহ কেমনে পাইবা, আপনারা বিভিন্ন কাহিনী শোনানো শুরু করবে। এই কাহিনী শুনাইয়া আপনি বলেন ভাই এ সমস্ত শুনতে চাই না, কোরআন থেকে দেখাও, হাদিস থেকে দেখাও, আল্লাহ নবীর কয়টা তরিকা ছিল, সাহাবায়ে কেরাম কয় তরিকা চলতেন, সেই সময় কত তরিকা ছিল, সোজা আপনি বলবেন। তো যাই হোক, আপনারা নিজেরা কোরআন হাদিস পড়েন ইনশাআল্লাহ, কোরআন যদি কোনো ব্যক্তি পড়া শুরু করে, কোরআন গবেষণা শুরু করে, আল্লাহর দায়িত্ব তাকে হেদায়েতের রাস্তা খুলে দেওয়ার, ইনশাআল্লাহ খুলে দিবেন। কারণ আমরা এই সমাজের লোকই ছিলাম, এই সমাজেরই আলেম, এই সমাজেই পড়াশোনা করেছি, কিন্তু যখন কোরআন হাদিসকে পড়াশোনা শুরু করলাম আর এদেশের ইসলামকে গবেষণা শুরু করলাম, তখন এদেশের ইসলাম দেখি একরকম, কোরআন হাদিসের ইসলাম দেখি আর একরকম, তখন এদেশের ইসলামকে ত্যাগ করে কোরআন হাদিসের ইসলাম গ্রহণ করেছি। বাংলাদেশের জাতীয় গাছগাছড়ায় তৈরি ভেষজ ইসলাম একটা হালুয়া ককটেল তৈরি করে বিভিন্ন জিনিস দিয়ে, এই হালুয়া হাববে মোকাব্বি হাকিমি দাওয়াখানায় তৈরি ইসলাম যে আমাদের দেশে কি করে তরিকা মানে কাদেরিয়া। আমি সকালে বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানি উনি হানাফি মাযহাবকে বলছেন এটা গুমরা ফেরকা। বুনিয়াদুত তালিবিন 295 পৃষ্ঠায় পরিষ্কার দেখুন লেখা আছে, 395 পৃষ্ঠায় লেখা আছে যে হানাফি যে 72 ফেরকা গুমরা ফেরকা এখানে আজকে আসলো, এই 72 ফেরকার একটা ফেরকা হচ্ছে হানাফিয়া ফেরকা। কে লেখছে এটা? আব্দুল কাদের জিলানি। তাহলে এদেশের মানুষ ফেরকা মানে হানাফি মাযহাবের, আবার তরিকা মানে আব্দুল কাদের জিলানির, কেমনে হলো এটা? ইমাম গাজ্জালি উনি কি কোন হানাফি মাযহাবের লোক? শাফি মাযহাবের লোক। তাহলে মাযহাব মানে হানাফি, তরিকা মানে কাদেরি, আবার আকীদা বিশ্বাস হলো মাতুরিদি, হেলিকপ্টারের পাখা, ঠেলাগাড়ির চাকা, ট্রাকের ইঞ্জিন, এই দিয়ে একটা দেশীয় গাছগাছড়ায় তৈরি একটা ইসলাম আমাদেরকে খাওয়াচ্ছে আর আমরা খাচ্ছি। তাবিজ কবজের ইসলাম, পীরমুরিদের ইসলাম, তরিকার ইসলাম, এই সবগুলো ঘৃণার সঙ্গে বর্জন করে কোরআন হাদিসকে ধরেন। আপনি বলবেন যে হুজুর তাহলে ওনারা বুঝেন নাই, আপনি একাই বুঝলেন। এক্ষেত্রে আমার উত্তর ওইটাই যা কোরআনে বলা আছে, সূরা নিসার 59 নম্বরে বলা আছে যে কোন বিষয়ে যদি বিতর্ক দেখা দেয়, বিবাদ দেখা দেয়, তাহলে কোন বড় হুজুর কি বললো, কোন পীর কি বললো, দেশের সমস্ত আলেম কি বললো, এটা আর কথা বলা যাবে না। বলতে হবে কি, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহ ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে মিলাও, আল্লাহর সঙ্গে মিলাও মানে কোরআনের সঙ্গে মিলাও, রাসুলের সঙ্গে মিলাও মানে হাদিসের সঙ্গে মিলাও, কোরআন এবং হাদিসের সাথে যেটা মিলবে ওইটা মানবা, যারটা মিলবে সেটা আমারটা মিলুক বা আরেকজনের মিলুক ওইটা মানা যাবে, আর যেটা মিলবে না ওটা ঘৃণার সঙ্গে বর্জন করতে হবে। ওটাই সেই 72 ফিরকা, ওটাই সেই শয়তানের রাস্তা, সিরাতে মুস্তাকিমে চলতে হবে। এজন্য তাগুত, যত শ্রেণীর তাগুত আছে এই সব তাগুতকে বর্জন করে এরপরে আল্লাহকে গ্রহণ করলে সে ব্যক্তি ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল শক্ত রশি ধরলো যা কখনো ছিঁড়ে যাবার নয়, এটা ছিঁড়বে না, এটা বান্দাকে আল্লাহ পর্যন্ত নিয়ে ছাড়বে। তো সেজন্য আমরা আজকে সূরা বাকারার 256 নম্বর আয়াতের থেকে আমরা আলোচনা করেছিলাম, যেখানে বলা হয়েছিল লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, তার মানে হচ্ছে দ্বীন ঈমান আকীদা এটা জোর করে কারো মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ নেই, এটা মানুষকে বুঝে শুনে, নিজে বুঝে শুনে গবেষণা করে তা গ্রহণ করতে হবে, সাক্ষী দিতে হবে। এরপরে আসলো কত্তাবাইয়ানা রুশদ মিনাল গাইয়ে, যে রুশদ এবং হেদায়েত সমস্ত গোমরাহির থেকে আলাদা হয়ে গেছে, গোমরাহির পথ আলাদা, হেদায়েতের রাস্তা আলাদা, আল্লাহর পথ আলাদা, বাকি শয়তানের পথ আলাদা, তাগুতের রাস্তা আলাদা, আল্লাহর রাস্তা আলাদা। সুতরাং ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফুর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, অয়ুমিন বিল্লাহি, অতপর আল্লাহর উপর ঈমান আনলো, এই দুইটা কাজ যে ব্যক্তি পূরণ করলো, একদিকে কুফুর বিত্তাগুত আর একদিকে ঈমান বিল্লাহ, এইভাবে দুইটা যে একাত্র করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি মজবুত রশ্মি বা মজবুত হাতল বা মজবুত করা, শক্ত করাকে শক্তভাবে ধরলো, দুই হাতে ধরলো, লান ফেসামা লাহা, যা কখনো ছিঁড়ে দেবার নয়, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞাতা, আল্লাহ তাআলা আমাদের কথা শুনেন, তিনি আমাদের অন্তরের খবর জানেন, আমার অন্তরে কোন গায়রুল্লাহ আছে কিনা এটা ভালো করে তিনি জানেন, আমি তাগুতের অনুসরণ করি কিনা ভালো করে জানেন। এজন্য আজকের একটা গুরুত্বপূর্ণ আয়াত, ইমানের জন্য, আমার ইমান, আমার ইসলামের জন্য আমার অন্তরে কোন শিরিক না থাকে, কোন তাগুতের আনুগত্য না থাকে, এর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে যদি চলতে পারি ইনশাআল্লাহ আপনি একজন মুমিন। এরপরে যদি কোনো পাপ থাকে, গুনাহ থাকে, এটা আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে কি করবেন, জান্নাত দিবেন। কিন্তু যদি ইমানে গণ্ডগোল থাকে, শিরিক থাকে, আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। কোরআনে পরিষ্কার বলা আছে, নবীদের প্রায় ১৯ জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরা যদি শিরিক করত তাহলে নবীদের জীবনের যত নেক আমল, দাওয়াত, সদকা, জিহাদ, খয়রাত, নামাজ সব বরবাদ হয়ে যেত শিরিক করলে। আমাদের নবীকে বলা হচ্ছে, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। এরপরে বলা আছে, হে নবী, কোরআনে বলা আছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা, আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করা হয় আল্লাহ তাআলা তা কখনো ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে জান্নাত দিবেন। কোরআনে বলা আছে, একটা লোক সারা জীবন অন্যায় করেছে, কিন্তু পাপ করেছে, কিন্তু সে শিরিক করে নাই, এমনি পাপ করেছে, মনে করেন সে রোজা রাখে নাই, কিন্তু সে তার আকীদা ক্লিয়ার রেখেছে, তো আশা করা যায় আল্লাহ তার ইচ্ছে করলে ওই রোজাতে রাখে নাই কিন্তু রোজাকে স্বীকার করেছে, সে অস্বীকার করে নাই, পাপ করে ফেলেছে, অস্বীকার করে, তবে বেদাত না, শিরিক ছাড়া এবং বেদাত ছাড়া, এই তাওহীদের বিপরীত শিরিক, আর সুন্নতের বিপরীত কি বেদাত, তাওহীদের বিপরীত কি শিরিক মানে অংশীদারিত্ব, আর সুন্নতের বিপরীত কি বেদাত, এই বেদাত আল্লাহ মাফ করবেন না। কারণ শয়তানে বেশি খুশি হয় বেদাত করলে, চুরি করলে খুশি না, কারণ এই যে বললাম চুরি করলে আল্লাহ ইচ্ছে করলে যদি শিরিক না থাকে আল্লাহ ইচ্ছে মাফ করে দিবেন, অথবা শাস্তি দিয়ে হলেও তাকে জান্নাত দিবেন যদি শিরিক না থাকে। বেদাতি ব্যক্তি আল্লাহ তো মাফ করে দিতে পারেন, কিন্তু বেদাতি ব্যক্তি বেদাত করে সে তওবা করবে না, কারণ বেদাতি ব্যক্তি বেদাত করে সব মনে করে, একটা চোর চুরি করে গুনাহ মনে করে, জেনাকার জেনাকার গুনাহ মনে করে, আর গুনাহ মনে করে যখন সে ইবাদত গুনাহ করতেছে, জানে যে আমি গুনাহ করছি, আল্লাহ তাআলা যখন তাকে বুঝ দিবেন এক সময় সে হয়তো তওবা করবে, তো তওবা করলে শয়তানের মাথায় বালু মারে, কয় যে হায় হায় আমার সারা জীবনে মেহনত শেষ, কারণ সে তওবা করে যখনই তওবা করলো আল্লাহকে ডাক দিল, আল্লাহকে সব ক্ষমা করে দিলাম, এখন কি হবে, এখন শয়তানের জীবনের সব মেহনত বরবাদ। এই জন্য শয়তান চুরি করাইয়া জেনা করাইয়া বেশি খুশি না, যতটা খুশি হয় কি করাইয়া, এই এতক্ষণ যা বললাম মাজারে নিয়া গাছের পূজা করাইয়া, মাছের পূজা করাইয়া, পাথরের পূজা করাইয়া, কি পাথর এখানে একটা লাগায়, এখানে একটা লাগায়, এখানে একটা লাগায়, পাথরে সব বদলাই ফেলবে, শিরিক। আপনি দেখেন আল্লাহু আকবার, আল্লাহর নবী যে সাহাবীদেরকে তৈরি করেছিলেন কি কোয়ালিটি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথর চুমোতে গেছেন, হজের সময় চুমোতে দিকে দাঁড়িয়ে গেছেন, লোকদেরকে সামনে রেখে বললেন জোরে জোরে, ইয়া হাজার, হে হজর, আমি জানি, ইন্নাকা হাজার, তুমি একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাদর, তুমি কারো উপকার করতে পারো না, কারো ক্ষতি করতে পারো না, তবে আমি তোমাকে চুমো দিচ্ছি কি জন্য, আমি আমার নবীকে দেখেছি চুমো দেওয়ার জন্য তার অনুসরণ করতে গিয়ে, নতুবা আমি তোমাকে চুমো দিতাম না। পরিষ্কার করে দিলেন, পাথরের কোনো ক্ষমতা আছে, কোনো ক্ষমতা নাই, তাহলে এত পরিষ্কার যে দিন, আর সেই দিনের মানুষ ইমানদার দাবি করে এখানে এক কবচ, এখানে এক পাথর, এখানে আর এক পাথর, এখানে সুতা বাঁধলে মাজারের সুতা, মাজারের সুতা, এখানে গলায় পৈতা, এখানে এই তাবিজ, এখানে ওই কবচ, এইগুলো সবগুলো বর্জন করতে হবে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা যদি পাপও হয়ে যায় মাঝে মধ্যে তওবা করব, আর তওবা করার সুযোগ নাও হয়তো আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, অথবা শাস্তি ভোগ করে হলেও আল্লাহ তাআলা কি দিবেন, জান্নাত দিবেন, যদি শিরিক না থাকে আর যদি বিদআত না থাকে। এজন্য খেয়াল রাখবেন আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামের মূল ভিত্তি যে তাওহীদ, এই তাওহীদের দুই রকম, একটা হচ্ছে কুফর বলি তাগুত, আরেকটা কি ইমান বিল্লাহ, তাগুতকে বর্জন করা, আল্লাহকে গ্রহণ করা, এই দুইটা যখন একাত্র হবে তখন ইমান হবে, এছাড়া ইমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।